আমকি বাজারে অবস্থিত, আমকি ইসলামী দাওয়া সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার পরে কোরআন এবং সুন্নার আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমার পরে বাংলাদেশের অন্যতম আরেকজন আলেমি দিন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। তার আগে প্রাথমিকভাবে আমি সংক্ষিপ্ত সময়ে, অল্প সময়ে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করেন। এই ইসলামী সম্মেলনে যা কিছু আলোচনা হবে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে, জানার নিয়তে, বোঝার নিয়তে, শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, এই এলাকা, এই জনপদ, বিশেষ করে এই নোয়াখালী অঞ্চল বাংলাদেশের মধ্যে এমন একটি অঞ্চল, এমন একটি এলাকা যেই এলাকায় মানুষ জন্মগতভাবে, ফিতরতগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিন নিয়ে, সুন্নত নিয়ে, তাওহীদ নিয়েই জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের আকাশে বাতাসে জিকিরের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ প্রতিদিন প্রতিনিয়ত, এই আকাশে বাতাসে কোরআন তেলাওয়াতের আওয়াজ উঠতে থাকে, এটা এই অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য। সমগ্র বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলাতে, বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে যারা এদেশের মুসলিমদেরকে কোরআনে কারিম শিখিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, সুন্নত শিখিয়েছেন, আমল শিখিয়েছেন, তাদের অধিকাংশই ছিলেন এই নোয়াখালী অঞ্চলের ওলামায়ে কেরাম। আজকে সকালে একজন বলতেছিলেন যে দুইজন লোক ঝগড়া করতেছে, একজন নোয়াখালীর আরেকজন উত্তরাঞ্চলের। তো ঝগড়ার এক পর্যায়ে তিনি ওই উত্তরাঞ্চলের ভাইটাকে বললেন যে তোমার বাপের বিয়ে পড়াইছে কে? তোমার বাপের যে বিয়েটা পড়াইছে, তোমার দাদার বিয়েটা যে পড়াইছে, কোন জায়গার হুজুরে পড়াইছে? কয় নোয়াখালীর হুজুরে। তো তখন তিনি বললেন যে নোয়াখালীর মানুষকে, নোয়াখালীর ওলামায়ে কেরামদেরকে বা নোয়াখালী অঞ্চলের ভাইদেরকে তুমি যে এইভাবে কটাক্ষ করে কথা বলতেছ, তো নোয়াখালীর ওলামায়ে কেরাম যদি তোমার বাপের বিয়েটা না পড়াইতো, তুমিও তো সহিভাবে দুনিয়াতে আসতে পারত না। তাহলে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ এই সমগ্র বাংলাদেশে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দিন কোরআন এবং সুন্নার আমল এখনো জিন্দা আছে, এর বেশিরভাগ অবদান আলহামদুলিল্লাহ এই অঞ্চলের ওলামায়ে কেরামের। এক সময় পুরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে মোট 16টি মাদ্রাসা ছিল, একেবারে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পুরাটা মিলে। তখন এই নোয়াখালী অঞ্চলে 16টা মাদ্রাসার মধ্যে 8টা মাদ্রাসা নোয়াখালী অঞ্চলেই ছিল, মানে অর্ধেক মাদ্রাসা এই অঞ্চলেই ছিল। ইসলাম নিয়ে যে সমস্ত সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই অঞ্চলে এসেছিলেন, তারা প্রথম গেট হিসেবে তারা চট্টগ্রাম অঞ্চল দিয়ে তারা এই অঞ্চলে প্রবেশ করেছিলেন। আর গেট দিয়ে ঢুকার পরে প্রথম যে সিঁড়িতে তারা পা দিয়েছিলেন ওই সিঁড়িটাই ছিল নোয়াখালী। এই জন্য এই অঞ্চলে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈনে কেরাম থেকে শুরু করে তাবে তাবেঈনে কেরাম থেকে শুরু করে এই 1400 বছরে অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য মুহাদ্দিসিন, অসংখ্য মুফাসসিরিন এই অঞ্চলে এসেছেন ইসলামের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে, সুন্নার দাওয়াত নিয়ে আলহামদুলিল্লাহ। এই জন্য এই অঞ্চলের ভাই বোনদের সাথে কোরআন সুন্না আল্লাহর দিন মিশ্রিত হয়ে আছে। এই জন্য এই অঞ্চলের বেশি ওয়াজ নসিহতের দরকার নাই, এই অঞ্চলের ভাইয়েরা আলহামদুলিল্লাহ ওয়াজ নসিহত সবে জানে, সবে জানা জিনিস, অজানা কিছু নাই। আমার উস্তাদ ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, তিনি যশোর কুষ্টিয়া খুলনা ওই অঞ্চলের গ্রামের বিভিন্ন মসজিদে যখন নামাজ পড়তে যাইতেন তখন তাদের কেরাতের এত দুরবস্থা, এটা দেখে তাদেরকে বলতেন যে তোমাদেরকে নোয়াখালী পাঠানো দরকার, ওখানে গিয়ে যারা কৃষি কাজ করে মাঠে ময়দানে যে ভাইয়েরা কাজ করেন তাদের কেরাত, তাদের কোরআনে কারিম তেলাওয়াত তোমাদের এখানকার ওলামায়ে কেরামদের তেলাওয়াতের চাইতে বেশি বিশুদ্ধ। সুবহানাল্লাহ, যে ওখানে যারা সাধারণ আম জনতা তাদের তেলাওয়াত ওখানকার অনেক ইমাম সাহেবের চাইতে বেশি বিশুদ্ধ। এই জন্য তোমাদেরকে কেরাত শিখতে হলে তোমাদেরকে নোয়াখালী পাঠাতে হবে। সুবহানাল্লাহ। তা আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশের মধ্যে বড় বড় ওলামায়ে কেরাম এই অঞ্চলে এখনো বিদ্যমান আলহামদুলিল্লাহ, কারণ এই অঞ্চলের মানুষের এখনো এই চিন্তাধারা আছে যে আমার একটা ছেলে হলেও আলেম বানাইতে হবে, একটা ছেলে হলেও আমার মাদ্রাসায় পড়াইতে হবে। কিন্তু অনেক অঞ্চল আছে বাংলাদেশের গ্রামকে গ্রাম একজন আলেমও নাই, একটা ছেলেও মাদ্রাসায় পড়ে নাই, এরকম অঞ্চলও বাংলাদেশের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব সেই বিষয়টি হলো আল আকীদা আস-সহিহা, সহি আকীদা। এই সহি আকীদা বলতে কি বোঝায়, সহি আকীদা কি জিনিস, সহি আকীদা কেনই বা দরকার, সহি আকীদার দায়ী কেন হইতে হবে, সহি আকীদার প্রচার প্রসার কেন করতে হবে, এই বিষয় কেন্দ্রিক দুই একটি কথাবার্তা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা এসেছি তারা একটা বিশেষ কারণে, একটা বিশেষ টানে আজকের এই ওয়াজ মাহফিলে ইসলামী সম্মেলনে এসেছি। সেই বিশেষ টান, বিশেষ প্রয়োজন, বিশেষ আকর্ষণ যেটা, সেটা হলো আমাদের আকীদার টান, বিশ্বাসের টান। যেই মানুষগুলো কোরআন সুন্নাহ বিশ্বাস করে না তারা কিন্তু এই মাহফিলে আসে নাই, আমাদেরকে এই মাহফিলে টেনে নিয়ে আসছে। আমরা জানি আজকের মাহফিলে আমাদেরকে কোনো টাকাও দিবে না, পয়সাও দিবে না, কিছুই দিবে না, তারপরেও আমরা মূল্যবান সময় দিয়ে এখানে এসে বসে রয়েছি। যেই কারণে বসছি, যেই কারণে এখানে আমরা আসছি, যেই জিনিস আমাদেরকে এই পর্যন্ত টেনে নিয়ে আসছে, এটাই হলো আমাদের আকীদার টান, আকীদার আকর্ষণ। আকীদা যার যত মজবুত, আকীদা যার যত বিশুদ্ধ, তার আমল তত বিশুদ্ধ, তার কথাবার্তা তত বিশুদ্ধ, তার কার্যক্রম তত বিশুদ্ধ। সব কিছুর মূলে কাজ করে যে জিনিসটা, সেটা হলো আকীদা। আজকে আমরা দেখি সকালে ফজরের সালাতে, ফজরের জামাতে আমাদের দেশে মুসল্লি পাওয়া যায় না, খুব কম। জোহরে, আসরে, মাগরিবে, এশায় যে পরিমাণ মুসল্লি থাকেন, ফজরের জামাতে সেই তুলনায় অনেক কমে যান। তাহলে এই মুসল্লিয়ানে কেরাম কোথায় যান? তারা তো এই এলাকায় থাকেন রাত্রে। সকালবেলায় মুসল্লি বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যায় বেশি না হয়ে উল্টা মুসল্লি কমে গেছে। এই কমে যাওয়ার কারণ কি? এই সমস্যাটার মূল গোড়া কোথায়? মূল সমস্যা যেই জায়গায়, সেটা হলো ইমানি সমস্যা, আকীদার সমস্যা, বিশ্বাসের সমস্যা। কারণ বিশ্বাসেই মানুষকে পৃথিবীতে পরিচালনা করে। বিশ্বাস যদি হয় যে আমি অমুক জায়গায় গেলে আমার লাভ হবে, মানুষ কষ্ট করেও অমুক জায়গায় যায়। আর বিশ্বাস যদি হয় অমুক জায়গায় গেলে আমার কোনো লাভ নাই, তখন মানুষকে ওখানে টেনেও নেওয়া যায় না। এজন্য প্রত্যেকটা মানুষকে পরিচালনা করে তার আকীদা, পরিচালনা করে তার বিশ্বাস। আকীদা মানে হলো গিরা লেগে যাওয়া, আকীদা মানে গিরা লাগা, গিরা দেওয়া। আমরা এই জন্য বিবাহের অনুষ্ঠানকে বলে থাকি আকদের অনুষ্ঠান, বলে যে আকদে নেকা হবে, বিবাহের আকদের অনুষ্ঠান হবে। এই আকদ মানে হলো অপরিচিত একটা ছেলে আর একটা মেয়ে দুইজনের মধ্যে আমরা গিরা লাগাই দিই, এই গিরাটাকে আমরা বলে থাকি আকদ। আকীদাটা এই আকদুন থেকে, উকদাতুন থেকে, এটার অর্থ হলো গিরা লাগা। কিন্তু গিরাটা মানুষের দুই দিকে লাগে, একদিকে লাগে বান্দার সাথে আল্লাহ সুবহানাহু তাআলার গিরা লেগে যায়, এই গিরাটার নাম আল আকীদা আস সহিহা, এটার নাম সহি আকীদা, বিশুদ্ধ আকীদা। যদি গিরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লাগে, আর যদি গিরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে না লেগে, শয়তানের সাথে লেগে যায়, তাগুতের সাথে লেগে যায়, তখন এটার নাম আল আকীদা আল ফাসেদা, আল আকীদা আল বাতিলা, এটার নাম বাতিল আকীদা, এটার নাম ফাসেদ আকীদা। মানে গিরাটা ঠিক মতো লাগে নাই, গিরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে না লেগে লেগে গেছে কিসের সাথে? শয়তানের সাথে, তাগুতের সাথে। তখন এটা হয়ে যায় বাতিল আকীদা। বিশুদ্ধ আকীদা, এটার স্থান হলো, বিশ্বাসের স্থান হলো, জায়গাটা হলো অন্তরের মধ্যে, কালবের মধ্যে। এজন্য মানুষের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা, কি পয়েন্টটা হলো কালব। মূল গুরুত্বপূর্ণ যেই জায়গাটা মানুষকে পরিচালনা করে, মানুষের বিশ্বাসের ক্ষেত্রে, কার্যক্রমের ক্ষেত্রে পরিচালনা করে, ওই জায়গাটা হলো কালব, ওই জায়গাটা অন্তর। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কালব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এই টুকরাটা ঠিক থাকলে, এটা বিশুদ্ধ থাকলে তার সমস্ত শরীরটা ঠিক থাকে, পুরো শরীর বিশুদ্ধ থাকে। এই জায়গায় যদি গন্ডগোল দেখা দেয়, এই জায়গাটা যদি ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তার পুরো শরীর সব কিছু নষ্ট হয়ে যায়। সেই জায়গাটা হলো আলা ওয়াহিয়াল কালব, সেই জায়গাটা হলো কালব, সেই জায়গাটা হলো অন্তর, সেই জায়গাটা হলো কালব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের চেহারার দিকে তাকান না, কোন মানুষের ধন সম্পদের দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের দিকে আমলের দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো চেহারার দিকে, সূরতের দিকে, কত সুন্দর চেহারা, নুরানি চেহারা না কালো চেহারা না কোন ধরনের চেহারা, আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দেখে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দেন না, বিচার করেন না। মানুষের ধন সম্পদ দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা দেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের অন্তর আর তোমাদের আমল। সুবহানাল্লাহ, তোমাদের অন্তরের দিকে তাকান আর আমলের দিকে তাকান। এই অন্তরের দিকে তাকানোর অর্থই হলো ইলা ঈমানিকুম ইলা আকীদাতিকুম। কারণ জান্নাতে যেতে হলে কয়টা জিনিস লাগে, জান্নাতে যেতে কয়টা জিনিস লাগে, ওরে এটাও জানেন। আচ্ছা বলেন দেখি, সৌদি আরব যেতে কয়টা জিনিস লাগে? এই দেশের কত মানুষ সৌদি আরব থাকে আমরা জানি না, কয়টা জিনিস লাগে? হ্যাঁ, দুইটা জিনিস লাগে। সৌদি আরব যাইতে হলেও দুইটা লাগে, ইন্ডিয়া যাইতে হলেও দুইটা লাগে, যে কোনো দেশে যাইতে হলে দুইটা জিনিস লাগে। প্রথম কি লাগে? পাসপোর্ট লাগে। তারপরে কি লাগে? ভিসা লাগে। জান্নাতে যেতে হলেও আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের শর্ত দিয়েছেন। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, যাদের ভিতরে ঈমান আছে, আমলে সালে আছে, নেক আমল আছে, আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে দুইটা জিনিস, একটা ঈমান আর একটা আমলে সালে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের কালবের দিকে তাকান আর তোমাদের আমলের দিকে তাকান, অর্থাৎ তোমাদের ঈমানের দিকে তাকান আর তোমাদের আমলের দিকে তাকান। সুবহানাল্লাহ। তাহলে ঈমান থাকে কোথায়? কালবের মধ্যে। ইমানের আকীদার বিশ্বাসের মূল জায়গাটা হলো কাল। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমন এক জায়গা বানাইছেন, ইবাদতের মূল সেন্টার, মূল পয়েন্ট, মূল কেন্দ্রবিন্দু কাল। এইজন্য এখানে যদি রোগে ধরে, কালবের যদি রোগ হয়, ইমানের যদি রোগ হয়, তাহলে সব জায়গায় বিশৃঙ্খলা দেখা দেয়। আজকে উম্মার বড় সমস্যা আমলের না, বড় সমস্যা ইমানের। কিন্তু আমরা মনে করতেছি সমস্যাটা মনে হয় আমলের। আমরা দেখি আমাদের সন্তান আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আপনাদের এদিকে মনে হয় আলহামদুলিল্লাহ নাই, কিন্তু সারা বাংলাদেশের প্রধান সমস্যা, বড় সমস্যা মাদকাসক্তি। আমাদের কিশোর, আমাদের যুবক, আমাদের সন্তানেরা মাদকের কবলে পড়ে আজকে তারা সর্বনাশা হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আরো বিভিন্ন অপরাধের সাথে জড়িত হচ্ছে। আমরা মনে করতেছি এগুলো আমলের সমস্যা, আসলে এগুলো আমলের সমস্যা না, এগুলো ইমানে সমস্যা, ইমানে গন্ডগোল, ইমানে সমস্যা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করতে গিয়ে প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শায়তান। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সম্বোধনটা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানওয়ালা মানুষ। তাহলে বোঝা যায় যত রকমের আমল, যত রকমের কর্মকাণ্ড, এই সবগুলোর মূলে মানুষের ঈমান। ঈমানটা যত সুন্দর হবে, ঈমানটা যত বিশুদ্ধ হবে, ঈমানটা যত সহি হবে, তার আমল, তার কথাবার্তা, তার আখলাক, তার মুআমালাত তত সুন্দর হবে। ইমান যত দুর্বল হবে, ইমান যত রোগ দেখা দিবে, ইমান যত সমস্যা হবে, তার সমস্ত কর্মকাণ্ডে সব কিছুর মধ্যে সমস্যা দেখা দিবে। আজকে যত সমস্যার কবলে আছে ইমানই সমস্যা, বিশ্বাসে সমস্যা, আকীদা সমস্যা। একজন মানুষ বিদেশ যাবে তিনটায় ফ্লাইট, বিমানের ফ্লাইট, এই লোকটা তিনটায় তার রাত তিনটায় ফ্লাইট, এগারোটার সময় একটু ঘুমাইছে, একটু পরে উঠে বিমানের ফ্লাইট ধরবে, এগারোটা থেকে তিনটা পর্যন্ত এই চার ঘন্টার ভিতরে মানুষটা প্রতি দশ মিনিট পনেরো মিনিট পরপর উঠে আর ঘড়ি দেখে, উঠে আর ঘড়ি দেখে, এরকম হয় না? কোন অবস্থায় যেন তার বিকাল রাত তিনটার ফ্লাইটটা যেন কোন অবস্থায় তার মিস না হয়। কারণ হলো এই ফ্লাইটটা যদি তার মিস হয়ে যায়, তার দুনিয়াবি অনেক ধরনের ক্ষতি হয়ে যাবে, কিছু টাকা লস হয়ে যাবে, তার কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম লস হয়ে যাবে। এই ক্ষতিটা তার অন্তরের ভিতরে এমন ভাবে ঢুকছে, এই বিশ্বাসটা, এই বিশ্বাসটা সে অন্তরে এমন মজবুত করে ধারণ করেছে, এখন কিছুক্ষণ পরে পরে সে শুধু ঘড়ির দিকে তাকায়, তিনটা বেজে যাচ্ছে নাকি, তার ফ্লাইট মিস হয়ে যাচ্ছে নাকি। ওই মানুষটাই ফজরের আজান দেওয়ার পরে ফজরের নামাজের জন্য মসজিদে আসে না, অথচ ওই মানুষটা জানে ফজরের নামাজটা যদি আমার মিস হয়ে যায়, আমার দুনিয়াও বরবাদ, আমার আখেরাতও বরবাদ, আখেরাতে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, এটা জানে না? কি বলেন, একজন মানুষ এই নোয়াখালীতে খুঁজে পাইবেন যে যিনি জানে না যে ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, ফজরের নামাজ পড়তে হবে, না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা জানে না এই ওয়াজ, এরকম মুসলমান এই এলাকায় আছে? সবাই তো এটা জানে, জানার পরে মসজিদে আসে না কেন? যেই জানাটা জানছে, এই জানাটা তার অন্তরের ভিতরে মজবুত ভাবে ঢুকে নাই, এই জানাটা তার অন্তরের ভিতরে ভালোভাবে ঢুকে নাই, এটা তার ভিতরে বাসা বাসা রয়ে গেছে, কিন্তু ওই যে টাকাটা লস হবে ওই বিশ্বাসটা তার অন্তরে মজবুত করে ঢুকছে। এই জন্য বিশ্বাসটা যত মজবুত হয়, আকীদাটা যত মজবুত হয়, তার কর্মকাণ্ড তত মজবুত হয়। আমাদের দেশে দেখবেন ধূমপান বিষপান লেখা থাকে অনেক জায়গায়, থাকে না? সিগারেটের গায়ে কি লেখা থাকে? ধূমপান বিষপান। এখন দেখেন ধূমপানকে তুলনা করা হয়েছে বিষপানের সাথে, যে ধূমপান করবা তুমি বিষপান করবা, দুটাই সমান। কিন্তু একই ব্যক্তি, যেই ব্যক্তি ধূমপান করে সেই লোকটা দেখবেন, আপনি যদি বলেন ভাই আপনি তো অনেক কষ্ট করে এই ধূমপান করেন, টাকা খরচ করি, আপনার কোনো টাকা লাগবে না, আমি একটু বিষ কিনে দিই, আপনি একটু একবার খেয়ে দেখেন, কারণ জীবনে একবার যদি খাই না দেখেন বুঝবেন কেমনে বিষ কেমন। অনেকে এরকম কয় কয় ভাই মিয়া এটা যে খারাপ, আমি জানবো কেমনে, একবার তো একটু দেখা দরকার, কয় সিনেমা একবার দেখতে হয়, না দেখলে আমি বুঝবো কেমনে সিনেমা যে খারাপ, কয় না, কয় একবার দেখা দরকার, এটা যে খারাপ জিনিস আমি একবার না দেখলে বুঝবো কেমনে, তো বিষ যে ক্ষতিকর এটা একবার খেয়ে দেখাও তো দরকার, কিন্তু কেউ খাই দেখে যে মি একবার টেস্ট করে দেখো না এটা কেমন, এটা যে ক্ষতি করে একবার খেয়ে দেখো, খায় না। তাকে যদি আপনি ফ্রি দেন, আরো যদি বলেন ভাই তোমাকে এক লক্ষ টাকা দিমু সামান্য একটু এক চামচ বিষ খেয়ে দেখো, তাও খায় না, খায়, তাহলে না খাওয়ার কারণ কি? তার অন্তরে বিশ্বাস ঢুকে গেছে, তার আকীদা এত মজবুত হয়ে গেছে, বিশ্বাসটা তার এত মজবুত, এটা খাইলে দ্বিতীয়বার আর দুনিয়াতে ফিরে আসা যাবে না, এই বিশ্বাসটা তার এত গাঢ় হয়েছে, এত মজবুত হয়েছে, এই জন্য তাকে বিনা পয়সায় দিলে, টাকা পয়সা দিলেও খায় না। কিন্তু একই জিনিস ধূমপানকে বলা হচ্ছে বিষপান, কিন্তু ধূমপান কিন্তু অহরহ করতেছে, কারণ তার অন্তরে বিশ্বাস ঢুকছে এটা খাইলে মানুষ মরে না, তার অন্তরে তার আকীদা তার বিশ্বাস যে এটা খাইলে বিষের মতো মানুষ মরে না, এই জন্য এটা অহরহ খায়, এমনকি সব জায়গায় তো খায় খায়, আল্লাহর রহমতে টয়লেটে গিয়েও খায়, কি খায় নি কেমনে দেখছেন আপনি, টয়লেটে যে দেখে আসছেন আপনার সামনে বসে বসে খাইছে, তো দেখলেন কেমনে টয়লেটে খায়, জি হ্যাঁ আলামত থাকে। আমরা যখন পরবর্তীতে টয়লেটে যাই আমরা দেখি এটার ধ্বংস অবশেষ, গোড়ার অংশটা টয়লেটে পড়ে রয়েছে, কোন টয়লেটে গিয়ে আজ পর্যন্ত আপনারা আমরা কেউ পাই নাই, কমলার খোসা কমলার চামড়া পড়ে রয়েছে, পাইছেন না? বিরিয়ানির প্যাকেট রেস্টুরেন্ট থেকে এনে টয়লেটে বসে বসে খাইছে, বিরিয়ানির প্যাকেটটা এক পাশে পড়ে রয়েছে, দেখছেন না? তাহলে বোঝা যায় টয়লেটে বসে বিরিয়ানিও খায় না, কমলাও খায় না, আপেলও খায় না, ভালো কোনো জিনিস খায় না, একটা মাত্র জিনিস আছে জমিনে, এটা টয়লেটে বসে বসেও খায়। এই জন্য এই খাবারটা খাবিসাত, এই খাবারের নাম হলো খাবিসাত, এটা খাবায়েস। মদিনাতে দেখবেন মসজিদে নববীর বাহিরে যে হাম্মাম গুলো আছে, টয়লেট গুলো আছে, এখানে লেখা আছে মামনু আত্তাদখিন, আত্তাদখিন মামনু, অনেক জায়গায় সিল মারা আছে, খবরদার এখানে ধূমপান নিষিদ্ধ, কারণ ফা ইন্নাহা মিনাল খাবায়েস, কারণ এটা খবিজদের খাবার। কত বড় সাংঘাতিক, আমাদেরকে অপমান করছে, করছে না? কারণ আমাদের দেশে সম্মানিত লোকেরা খায়, আর ওখানে লিখে রেখেছে এটা খবিসেরা খায়, জিনিসটা মিলে নাই, কিন্তু মিলছে। আমি এই জন্য মসজিদে নববীতে একজন শায়খকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা এখানে বাইরে সব জায়গায় লিখে রাখছেন ফা ইন্নাহা মিনাল খাবায়েস, এটা খবিজদের খাবার, কিন্তু আমাদের দেশের সম্ভ্রান্ত লোকেরা সম্মানিত লোকেরা খায়, তা আপনারা তো এটা আমাদেরকে অপমান করছেন, কি বলেন? অপমান করলেন না? আর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যত তাইয়্যিবাত খাবার আছে সব খাবার হালাল করেছেন, যত খাবায়েস খাবার আছে, নাপাক খাবার আছে, খবিস খাবার আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তখন ওই শায়খ আমাকে বললেন যে তুমি একদিন টয়লেটে ঢুকে দেখিও ভিতরে, ওই টয়লেটের ভিতরে তুমি ভালো কোনো খাবার পাইবে না, খাবারের ধ্বংসাবশেষ পাইবে না, কিন্তু এটার ধ্বংসাবশেষ টয়লেটের ভিতরেও পাওয়া যায়। তার অর্থ হলো এটা তৈয়বাত খাবার না, এটা খাবায়েস খাবার, এটা খাবায়েস খাবার, আর খাবায়েস খাবার মুমিনের জন্য হারাম। এটা সাধারণ আকলে, এটা কোরআন হাদিসের দলিল লাগে না, দলিল কোরআন সুন্নার দলিল ছাড়াও সাধারণ আকলেও বোঝা যায় যে যেই খাবার টয়লেটে বসে খাইতে পারে এই খাবার মুমিনের জন্য হালাল হইতে পারে না, কারণ মুমিন হলেন সবচেয়ে সম্মানিত, এরা হলেন সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারামতের অধিকারী, শারাফতের অধিকারী, সম্মানী ব্যক্তি, তারা এই জাতীয় খাবায়েস খায় না। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা এবং বোনেরা, যে বিশ্বাসটা কি জিনিস দেখেন, যে এক বিশ্বাসের কারণে সে অহরহ ধূমপান করে যাচ্ছে যে মানুষ মরে না, বিশ্বাস হয়ে গেছে, আবার বিষ পান, এটার বিশ্বাস যে মরে যায়, এই জন্য এটা ফ্রি দিলেও খায় না। তাহলে মানুষ পৃথিবীতে পরিচালিত হয় আকীদা দ্বারা, এই জন্য দেখবেন কোরআন এবং সুন্নায় অসংখ্য আয়াত এবং হাদিস আছে যেখানে আমলের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ঈমানের কথা বলছেন তারপরে আমলের কথা বলছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা দেখি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, মনে নোয়াখালীতে বলা লাগে না, অথবা নোয়াখালীতে মনে হয় মুখ বন্ধ করে রাখলেও ভিতরে ভিতরে চলে, কি নোয়াখালীতে তো আবার সব বাতেনি চলে, জাহেরি চলে না, সব চলে কি বাতেনি, ঠোঁট নাড়ানো লাগে না, নামাজের ভিতরে সব কেরা তাসবি তাহলিল সব বাতেনি ভাবে চলে। তাহলে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতেনি চলে না? এটা বলতে হবে এটা আল্লাহর জিকির, আর এটা জিকিরের মজলিস। এই জিকিরের মজলিসে যখন আল্লাহ সুবহানাহু তাআলার কথা শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবেন, যেই জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার সেখানে সুবহানাল্লাহ বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার সেখানে আলহামদুলিল্লাহ বলবেন, যেখানে আল্লাহু আকবার বলার দরকার সেখানে আল্লাহু আকবার বলবেন, যেখানে নাউযু বিল্লাহ বলার দরকার সেখানে নাউযু বিল্লাহ বলবেন, যেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। কিন্তু আবার যদি যিনি আলোচক যিনি বক্তা তিনি যদি অর্ডার দেন চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, এটা বেদাত, বক্তা অর্ডার দিতে পারবে না। ওয়াজ করার ক্ষেত্রেও সুন্নতের দিকে খেয়াল রেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দিকে খেয়াল রেখে, সাহাবায়ে কেরামের মানহাজের দিকে খেয়াল রেখে ওয়াজ করতে হয়। তাহলে ওই ওয়াজের মাধ্যমে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বরকত দেন। ওয়াজের বরকত সুরের মাধ্যমে আসে না, খালি আমি অনেকক্ষণ সুর দিয়ে ওয়াজ করলাম, দেখবেন যে মানুষ সব বিমোহিত আমার ওয়াজে। কালকে সকালে ফজরের জামাতে একজন মুসল্লিও বাড়ে নাই, ঈমান আকীদার কোনো পরিবর্তন হয় নাই। এজন্য এটা নির্ভর করে আপনার এখলাসের উপরে, সুন্নতের উপরে। আমি কতটুকু এখলাসের সাথে, কতটুকু সুন্নতের ভিত্তিতে সালাফদের মানহাজ ফলো করে আমি দাওয়াত দিয়েছি, কথা বলেছি, এটার উপরে নির্ভর করবে পরিবর্তন। এই জন্য আগেকার যুগের ওলামায়ে কেরাম আপনারা দেখেছেন, মুরব্বীরা বেশি দেখছেন, সেই দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম পালকিতে করে, গরুর গাড়িতে করে বিভিন্নভাবে আসতেন, আসতেন না? অনেক দূর দূরান্ত থেকে, অনেক কষ্ট করে। আজকে আমরা কত আরামে গাড়িতে করে, বিমানে করে, কত কিছুতে করে আসি, কিন্তু ওই সময় ওলামায়ে কেরাম কত কষ্ট করে এইসব অঞ্চলে নদী খাল বিল এইগুলা অতিক্রম করে কষ্ট করে আসতেন। এসে তারা শুধু বাঙ্গা বাঙ্গা কয়েকটা কথা বলতেন, সুরও ছিল না, কণ্ঠও ছিল না, এসব তারা কিছুই বুঝতেন না। তারা এখলাসের সাথে মানুষের পরিবর্তনের জন্য বলতেন, ভাইয়েরা আজকে থেকে দাড়ি কাটিও না, আমার রাসুল দাড়ি কাটেন নাই, আমার রাসুল দাড়ি কাটতে নিষেধ করছেন, দাড়ি কাটলে বাবারা আমার রাসুলের শাপাত পাইবে না, এরকম কিছু কথা বলতেন বাঙ্গা বাঙ্গা। দেখছেন না আপনারা, অনেক ওলামায়ে কেরাম ছিলেন এসব অঞ্চলে এসে এসে দাওয়াত দিতেন, বাঙ্গা বাঙ্গা কয়েকটা কথা বলতেন, এই এক কথায় হাজার হাজার মানুষ দাড়ি কাটেন, এক কথায় হাজার হাজার মানুষ নামাজ শুরু করে দিছেন, এক কথায় হাজার হাজার মা বোন ফর্দা শুরু করে দিছেন। তাদের কথার এত তাসির কেন ছিল? কারণ তাদের দাওয়াতের মধ্যে এখলাস ছিল এবং তাদের দাওয়াতটা সালাফে সালেহিনদের মানহাজের আলোকে, সাহাবায়ে কেরামের মানহাজের আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে ছিল। আজকে ওয়াজ মাহফিলে আমরা গান গাই, ওয়াজ মাহফিলে আমরা হাসি তামাশা করি, ঠাট্টা করি, আমরা সেই মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছি। এই জন্য আমি যেটা বলতেছিলাম যে ওই বক্তা বলবে চিল্লাইয়া কোন আসমান জমিন ফাটাই কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইগুলো সুন্নতের খেলাফ। কিন্তু আপনি যখন কোরআন সুন্নার কথা শুনবেন, আপনি নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই দরুদগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি ওই মাসালা লই বসে থাকবেন না যে একবার কইছি বাস আমার ওয়াজিব আদায় হয়ে গেছে, আর এরপর আর বলা লাগবে না। কিন্তু আমি আর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানুষের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করি, আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে সে মহব্বতের মানুষটার নাম শুনবেন আর চুপ করে বসে থাকবো, এটা আদাব হইতে মহব্বত হইতে পারে না। এই জন্য যতবার আসবে মুহাদ্দিসিনে কেরাম, সহি আল বুখারি, সহি মুসলিম, তিরমিজি, আবু দাউদ গ্রন্থগুলাতে দেখবেন যত হাদিস বর্ণনা করেছেন, যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে, রাসূলুল্লাহ এসেছে, নবীউল্লাহ এসেছে, মুহাম্মদ এসেছে, এই শব্দগুলো এসেছে, সব জায়গায় পরিপূর্ণরূপে লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গায় ওই দ দিয়ে বিশজ্ঞ দিয়ে রাখেন নাই, দন্তস্ব আকার দিয়ে ব্র্যাকেট দিয়ে রাখেন নাই, সংক্ষিপ্ত করেন নাই, কিন্তু আমরা ওই জায়গায় দরুদটাকেও সংক্ষিপ্ত বানাইছি। এই জন্য বেশি বেশি এই জিকিরের সাথে থাকবেন। এই জন্য প্রত্যেক আয়াতের পরে, হাদিসের পরে যেখানে যেটা বলার দরকার, আবার সুবহানাল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ, এরকম বলা যাবে না। আলহামদুলিল্লাহ আপনারা এগুলো জানেন কোন জায়গায় কোনটা বলতে হয়। তাহলে আমরা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানকে আমলের সাথে সম্পৃক্ত করেছেন, অর্থাৎ আমলটা ঈমানের উপরে নির্ভরশীল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম দাইফাহু, সেই যেন তার মেহমানের সম্মান করে। মেহমানের সম্মান করা, এটা হলো আমল। কিন্তু এই আমলটার কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমানের কথা আগে বলে তারপরে আমলের কথা বলছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযে জারহু, যে লোক আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে সেই যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তাহলে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এটা হলো আমল। কিন্তু আমলের কথা বলার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোক ইমানদার নয়, আল্লাহর কসম ওই লোক ইমানদার নয়, আল্লাহর কসম ওই লোক ইমানদার নয়। সাহাবায়ে কিরাম বললেন কোন লোক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই লোকের অত্যাচার থেকে, নির্যাতন থেকে, কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ হয় নাই, আল্লাহর কসম এই লোকটা ইমানদার নয়। আল্লাহু আকবার। তাহলে দেখেন আগে তিনবার বলছেন ইমানদার নয়, ইমানদার নয়, ইমানদার নয়, তারপরে আমলের কথা বলছেন। এই জন্য আকীদার সাথে, ইমানের সাথে, বিশ্বাসের সাথে আমার আপনার আমল সম্পর্কিত। যার অন্তরের বিশ্বাসটা বিশুদ্ধ, ইমানটা বিশুদ্ধ, আকীদাটা বিশুদ্ধ, তার দেখবেন কথাগুলো হবে বিশুদ্ধ, তার আমলগুলো হবে বিশুদ্ধ, তার সব দেখবেন সহিহ। এই জন্য গত শতাব্দীর একজন বড় আলেম শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলেছেন আল আকীদা আস-সহীহা হিয়া আসলু দ্বীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহি আকীদা হলো ইসলামের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি। ওয়া আসাসুল মিল্লাহ, মিল্লাতের আসাস, মিল্লাতের ফাউন্ডেশন। অর্থাৎ সহি আকীদাটাই হলো ইসলামের মূল ফাউন্ডেশন। এটা যত সুন্দর হবে, এটা যত মজবুত হবে, তার ইমারত, তার বিল্ডিং তত সুন্দর হবে। এই জন্য আমাদেরকে আগে নজর দিতে হবে ইমানের দিকে। যে সম্মানিত ভাইরা, আমরা একটু ফাঁকা গুলো বন্ধ করে সামনের দিকে চলে আসি, অনেক ভাই পিছনে আসতেছেন, জায়গা পাচ্ছেন না, তারা যেন পিছনে বসতে পারেন, আমরা একটু সামনে চলে আসি। তা আমি যে কথাটা বলতেছিলাম, সহি আকীদা হলো ইমানের, মুসলিমের দ্বীনের ফাউন্ডেশন। এটা যত সুন্দর হবে, এটা যত মজবুত হবে, তার আমল, তার কথাবার্তা, তার সার্বিক বিষয় সব তার সুন্দর হয়ে যাবে। আখলাক সুন্দর হবে, লেনদেন সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, নৈতিকতা সুন্দর হবে। এই আল আকীদা আস-সহীহা নিয়ে, সহি আকীদা নিয়ে মারা গেলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ইমানটা বিশুদ্ধ ইমান হতে হবে। এখন বিশুদ্ধ ইমান কাকে বলে? সহি আকীদা কি জিনিস, এটা কেমন, কিভাবে বিশুদ্ধ হয়? যখন দেখবেন ভেজাল বাহির হয় কোনো জিনিসের মধ্যে, তখন এটার বিশুদ্ধতার প্রয়োজন হয়। যখন ভেজাল থাকে না, অরিজিনাল জিনিস, মূল জিনিস, তখন আর সহি দরকার হয় না, বিশুদ্ধতার যাচাই বাছাইয়ের দরকার হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনে কেরামের যুগে, তাবে তাবেঈনদের যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে সবগুলো হাদিসই ছিল, মানে হাদিস মানে হাদিস। কিছুদিন পরে যখন জাল হাদিস বানানো শুরু হলো, যখন মিথ্যা হাদিস বানানো শুরু হলো, তখনই আসছে সহির প্রশ্ন। এর আগে কিন্তু এটা সহি হাদিস, এটা জাল হাদিস, এটা সহি হাদিস, এটা দুর্বল হাদিস, এটা দরকার ছিল না, সবগুলোই হাদিস, সবগুলোই ওহী, সবগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কিন্তু যখনই লক্ষ লক্ষ জাল হাদিস বানানো শুরু হইল, তখন আসছে সহির প্রশ্ন। এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার গ্রন্থের নাম রেখেছেন আল জামে আস সহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার হাদিসের কিতাবের নাম সহি। এই সহি আসলো কেন? যেহেতু হাদিসের মধ্যে ভেজাল ঢুকছে, হাদিসের মধ্যে জাল হাদিস ঢুকছে, মুনাফেকেরা এবং ইহুদিরা হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস জাল বানিয়ে দিছে, তখনই সহির প্রশ্ন আসছে। যখনই আকীদার মধ্যে ভেজাল ঢুকে, আকীদাকে নষ্ট করার জন্য বিভিন্ন রকমের ভেজাল ঢুকে পড়ে, তখনই সহি আকিদা শব্দটা ব্যবহার হয়, তখনই সহির প্রশ্ন আসে। এখন আকিদার মধ্যে বেজাল কেমনে কেমনে ঢুকে, কি কি জিনিসে বেজাল ঢুকে? এক নম্বরে আকিদার মধ্যে বেজাল ঢুকে কুফরির মাধ্যমে, দুই নম্বরে বেজাল ঢুকে শিরকের মাধ্যমে, তিন নম্বরে বেজাল ঢুকে বেদাতের মাধ্যমে, চার নম্বরে বেজাল ঢুকে জাইদের মাধ্যমে, পাঁচ নম্বরে বেজাল ঢুকে ইত্তেবাউল হাওয়ার মাধ্যমে, ছয় নম্বরে বেজাল ঢুকে শাক্কের মাধ্যমে, সাত নম্বরে বেজাল ঢুকে নেফাকের মাধ্যমে। এই জাতীয় আরো অনেকগুলো বেজাল আছে, ওই বেজালগুলোর মাধ্যমে আমাদের আকীদার মধ্যে বিশ্বাসের মধ্যে বেজাল ঢুকে। এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখতে হবে যে এই বেজালগুলো রোগগুলো আমাদের আকীদার মধ্যে ইমানের মধ্যে ঢুকে পড়ে। এই ঢুকে পড়ার কারণেই ইমানকে এই সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত করার নাম সহি আকীদা। কথাটা বুঝতে পারছেন? ইমানের মধ্যে ইমান নষ্ট করার জন্য, ইমানের বিশুদ্ধতা নষ্ট করার জন্য কতগুলা বড় বড় রোগ ব্যাধি আছে। আমাদের ইমানের মধ্যে রোগ হয়, আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, মুনাফিকদের অন্তরের ভিতরে রোগ আছে, ওই রোগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়াই দিবেন। তাহলে ইমানের অনেকগুলা বড় বড় রোগ আছে, এই রোগগুলো যখন হয় আমাদের, যেমন হার্ট অ্যাটাক হইলে, ব্রেন স্ট্রোক হইলে, বড় বড় রোগগুলা হইলে মানুষের যেমন শরীরের সুস্থতা নষ্ট করে দেয়, শরীরের ভিতরে সুস্থভাবে জীবন যাপন না করে সে তখন অসুস্থ হয়ে পড়ে, ঠিক ইমানের ভিতরে কালবের ভিতরে ওই রোগগুলা যখন ঢুকে তখন একজন ইমানদারের ইমান তার বিশুদ্ধ থাকে না, সহি থাকে না, ভেজাল ঢুকে পড়ে, ইমানটা অসুস্থ হয়ে যায়। এই জন্য ইমানটাকে বিশুদ্ধ করা জরুরি। ইমান বিশুদ্ধ না হইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না, কারণ আল্লাহ পাক যত জায়গায় কোরআনে কারিমে জান্নাতের ওয়াদা করেছেন আগে ইমানের কথা বলছেন, আর সেই ইমানটা হতে হবে বিশুদ্ধ বেজাল মুক্ত। সূরা আল আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তার ঈমানটাকে কোন প্রকারের জুলুমের সাথে মিশ্রিত করে নাই, তার ইমানটাকে জুলুম মুক্ত রেখেছে। এখন ইমানের সাথে জুলুম মিক্স করা, এই জুলুমটা কি জিনিস? এই জুলুমটাই হলো ইমানের যতগুলো বড় বড় রোগ ব্যাধি আছে, জুলুমটাই হলো কুফর, জুলুমটাই হলো শেরেক, জুলুমটাই হলো নেফাক, জুলুমটাই হলো বেদাত, জুলুমটাই হলো জাইক, জুলুমটাই হলো ইত্তেবাউল হাওয়া, জুলুমটাই হলো শাক, এগুলাই হলো বড় বড় জুলুম। এই জুলুমগুলোকে যে ব্যক্তি ইমানের সাথে মিশ্রিত করবে না, ইমানকে এগুলো থেকে মুক্ত রাখবে, পবিত্র রাখবে, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলো দুনিয়াতেও নিরাপদ, আখেরাতেও নিরাপদ। সুবহানাল্লাহ, দুনিয়াতেও নিরাপদ, আখেরাতেও নিরাপদ। উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এই মানুষগুলোর জন্য নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছেন। সুবহানাল্লাহ, আজকের দুনিয়াতে, আজকের পৃথিবীতে সবচেয়ে অনিরাপদ কারা বলেন দেখি? সবচেয়ে অনিরাপদ কারা? মুসলমান। সারা দুনিয়াতে মার খায় কারা? সারা পৃথিবীতে খবর নিয়ে দেখেন, প্রতিদিন পত্রিকা খুললে, টেলিভিশন খুললে দেখবেন সারা দুনিয়ার বিভিন্ন অঞ্চলে মুসলমানরা মার খাচ্ছে। মুসলিম ছাড়া যত জাতি আছে সব জাতি খালি মার দিচ্ছে, একটা জাতি দুনিয়াতে আছে মার খাওয়া জাতি, সেই জাতির নাম মুসলমান। অথচ এরা মার খায় কেন? এদের নিরাপত্তার দায়িত্ব তো আল্লাহ নিছেন, নিছেন না? তারা মার খাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, বান্দা খবরদার মন মরা হইও না, চিন্তা করিও না, টেনশন করিও না, তোমরাই সারা পৃথিবীর নেতৃত্ব দিবে, সারা দুনিয়া তোমাদের অধীনে থাকবে, তোমাদের বয়স সারা দুনিয়া থরথর করে কাঁপবে, শর্ত হইল একটা, ইন কুনতুম মুমিনিন, মুমিন হইতে হবে, মুমিন যদি হও সারা পৃথিবী তোমাদের অধীনে থাকবে, সারা দুনিয়াতে তোমাদের নিরাপত্তা আল্লাহ দায়িত্ব নিয়েছেন, কিন্তু এখন নিরাপত্তা নাই, কারণ কি, আল্লাহর দেওয়া শর্ত আমরা লঙ্ঘন করে ফেলেছি, আল্লাহর দেওয়া শর্তের মধ্যে আমরা নাই। যখন ইজাফাত আর শর্ত ফাত আল মাশরুত, এটা হলো নিয়ম, এটা হলো কায়দা, শর্ত যখন ভঙ্গ হয় মাশরুত তখন উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, আল্লাযীনা আমানু, ঈমান আনবা ভালো কথা, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, খবরদার ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করা যাবে না। যদি ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত না করো, উলাইকা লাহুমুল আমনু, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিবেন। এখন যখন ঈমানকে শিরকের সাথে মিক্স করে ফেলেছি, ঈমানকে যখন কুফরের সাথে মিশ্রিত করেছি, ঈমানকে যখন বেদাতের সাথে মিশ্রিত করেছি, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নিরাপত্তা তুলে নিছেন। দুনিয়াতে শুধু নিরাপত্তা তুলে নেওয়া নয়, যদি ঈমানের সাথে জুলুম মিশ্রিত হয়, আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে নিরাপত্তা দিবেন না। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই মানুষটার আখের কালাম হবে, অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, ইমানের উপরে, বিশুদ্ধ ইমানের উপরে যার সর্বশেষ অবস্থান, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। যদি অবস্থানটা বিশুদ্ধ ইমানের উপরে না হয়, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে না হয়, তাহলে আল্লাহ পাক জান্নাত দিবেন না। এজন্য সর্বশেষ অবস্থান আখের কালাম হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, বিশুদ্ধ ইমানের উপরে, বিশুদ্ধ আকীদার উপরে, তাহলেই দাখালাল জান্নাত, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কিন্তু ইমানের বিশুদ্ধতা নাই। হাদিসে কুদসি সহি মুসলিমের হাদিস, মান লাকিয়ানি বিকুরাবিল আরদ খাতিআতান লা ইউশরিকু বি শাইআ লাকাইতুহু বিমিসলিহা মাগফিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে বিশাল বিশাল গুনাহ নিয়ে আসে, বিশাল বিশাল পাহাড়ের মতো গুনাহ, গুনাহ আর গুনাহ, যেদিকে তাকায় খালি গুনাহ আর গুনাহ, এরকম বিশাল গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে হাজির হয়, কিন্তু লা ইউশরিকু বি শাইআ, আমি আল্লাহর সাথে জীবনে কোনোদিন একটাও শিরক করে নাই, শিরক মুক্ত ছিল তার ঈমানটা, শিরক মুক্ত ছিল তার আমলগুলো, শিরক মুক্ত ছিল তার মুআমালাত, শিরক মুক্ত ছিল তার আখলাক, লাকাইতুহু বিমিসলিহা মাগফিরা, যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা আমার সামনে হাজির হবে, আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করবো। যত বড় গুনাহ নিয়ে আসুক, যত বড় রকমের বিশাল বিশাল পাহাড়ের মতো গুনাহ যদি নিয়ে আসে, কিন্তু শিরক করে নাই, শিরক থেকে মুক্ত, লাকাইতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ তার সাথে ওই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। তাহলে ঈমানটা নিতে হবে শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান না নিলে জান্নাত পাওয়া যাবে না। এইজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আগে আমাদের ঈমানটার দিকে, বিশ্বাসের দিকে, আকীদার দিকে আগে আমাদেরকে জোর দিতে হবে বেশি। গাছের শিকড় আগে নজর দিতে হয়, পানি ঢালতে হয় শিকড়ে, গাছের আগায় না, শিকড় কেটে গেছে, আগাদি পানি ঢালতেছেন, কাজ হবে না। এই জন্য শিকড়টার দিকে তাকানো জরুরি, শিকড়টা ঠিক আছে কিনা, পানিটা দেন শিকড়ের মধ্যে, দাওয়াতি কাজটা করেন শিকড়ের মধ্যে, মানুষকে দাওয়াত দেন আকীদার, সহি আকীদার, বিশুদ্ধ আকীদার। কোনো কোনো ভাইয়েরা দেখা যায় আমল নিয়ে ঝগড়া, আমল নিয়ে মারামারি শুরু করে দিছে। আমাদের উস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ একদিন বলছিলেন, কয় একদিন আমার কাছে দুই গ্রুপ আসছে, কি নিয়ে মারামারি? হাত বাঁধা নিয়ে মারামারি। মারামারি করে পরে ওস্তাদের কাছে আসছে। আসার পরে ওস্তাদ জিজ্ঞাসা করলেন, এই মিয়া, যারা বুকের উপরে হাত বাঁধছ, তো তোমার দাড়ি নাই কেন? তোমার দাড়ি রাখা বেশি জরুরি না বুকের উপরে হাত বাঁধা বেশি জরুরি? কি বলেন, তোমার টাকনুর নিচে ফ্যান, এটা টাকনুর উপরে তোলা বেশি জরুরি না হাত বুকের উপরে বাঁধা জরুরি? আচ্ছা, আর যেই লোকগুলো এই লোক বুকে হাত বাঁধার কারণে তার সাথে ঝগড়া করছে, মারামারি করছে, তাদেরকে তিনি বললেন, এই মিয়া, এই লোকটা যদি বুকের উপরে হাত বাঁধেও, তো তোমাদের দৃষ্টিতে সেই লোকটা গুনার কাজ করছে। এই গুনাটা বড় না সুদ খাওয়া বড়? বুকের উপরে হাত বাঁধি গুনা করে ফেলছে, ধরে নিলাম এই লোক অনেক বড় গুনা করছে, তবে এই গুনাটা বড় নাকি সুদ খাওয়ার গুনা বড়? এই গুনাটা বড় না ঘুষ খাওয়ার গুনা বড়? এই গুনা বড় না জেনা করার গুনা বড়? এই গুনা বড় নাকি মানুষের গালি দেওয়ার গুনা বড়? ও ইমাম সাহেব, আপনার মসজিদে আপনার পিছনে সুদখোর নামাজ পড়ে, ঘুষখোর নামাজ পড়ে, জেনাকারী নামাজ পড়ে, বিভিন্ন অপরাধী নামাজ পড়ে, কোনোদিন তো তাদের সাথে ঝগড়াও করলেন না, মসজিদ থেকে বাইরও করে দিলেন না, আপনি এটা নিয়ে এত বিদ্বেষ কেন? অর্থাৎ ইমানটা হলো মুখ্য বিষয়, আকীদা মুখ্য বিষয়, কিন্তু আজকে আকীদা বাদ দিয়ে আমল নিয়ে মারামারি, আমল নিয়ে ঝগড়া। কোন লোকের যখন আকীদা বিশুদ্ধ হয়ে যায়, আকীদা যখন সহি হয়ে যায়, এই লোকের আমল অটোমেটিক সব বিশুদ্ধ হয়ে যায়। ওই লোকের আমলের দাওয়াত দেওয়া লাগে না, ওই লোকেই খুঁজতে থাকে কোনটা সহি আমল কোনটা বিশুদ্ধ আমল। কিন্তু তার নাড়াটা দিতে হবে, দাওয়াতটা দিতে হবে সহি আকীদার, আকীদার দাওয়াত, নবীওয়ালা দাওয়াত, আম্বিয়া আলাইহিমুসসালামের দাওয়াত ছিল আকীদার, আকীদাটাই মূল পয়েন্ট, সহি আকীদার দাওয়াত, তাওহীদের দাওয়াত, শিরক মুক্ত ইমানের দাওয়াত। আজকে আমরা ওই জায়গা থেকে সবাই সরে গেছি, সবাই সরে অন্য দিকে চলে গেছে, গাছের আগায় উঠে গেছে, গোড়ার খবর নেই, লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলছি, লুঙ্গির খবর নাই, অবস্থাটা এরকম হয়ে গেছে। শয়তান আমাদেরকে দেখে হাসে, দূরে বসে বসে কয়, সুন্দর কাজ লাগাই দিছি, শিকড় কেটে দিছি, এবার গাছের উপরে দিয়ে পানি ডালো। সবাই আমল নিয়ে মহাব্যস্ত, কিন্তু ইমানের খবর নেই। ইমান যদি না থাকে, এই লোক সারা জীবন যদি আমল করে, এই আমল কাজে আসবে? কোনো কাজে আসবে না। আজকে আমাদের বড় সমস্যা আমার বাইরা আবাক বোনেরা, ইমানের মধ্যে, আকীদার মধ্যে, আকীদার মধ্যে অসংখ্য কুফর, আকীদার মধ্যে অসংখ্য শিরিক, আকীদার মধ্যে বেদাত, আকীদার মধ্যে জাইক, অসংখ্য রকমের ভেজাল আকীদার মধ্যে। এবার আসি আমরা আকীদার মধ্যে যে ভেজাল গুলো, এগুলোর একটু সামান্য ব্যাখ্যা করি, যে আকীদার ভেজাল গুলো কিরকম, যেগুলো মোটামুটি আমাদের বাংলাদেশে আমাদের সমাজে আকীদার ভেজাল গুলা কিরকম, এবং কোন ভেজাল গুলোর বিরুদ্ধে আমরা অবস্থান নিব, কোন ভেজাল গুলোর সাথে আমরা আপোষ করব না, কারণ এগুলো ইমানি বিষয়, এগুলো আপোষ করার বিষয় না। আমলি বিষয়ে আপোষ করার বিষয় আছে, ইমানি বিষয়ে আপোষ করার বিষয় নেই। আমলি বিষয়ে দেখেন, আলহামদুলিল্লাহ মক্কা মুকাররমায় যান, মদিনা মুনাওয়ারে যান, কত রকমের আমল আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো ঝগড়া নাই, মারামারি নাই, ফাসাদ নাই, কিছু নাই, দেখছেন না? যারা হজে গেছেন দেখছেন না? আল্লাহু আকবার, আল্লাহর ঘরের চতুর্পাশে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে, কেউ হাত বুকে বাঁধছেন, কেউ ফেটের উপরে বাঁধছেন, কেউ নাভির নিচে বাঁধছেন, কেউ রাফলিয়ে দেন করেন, কেউ করেন না, কেউ আমিন জোরে বলেন, কেউ আস্তে বলেন, কিন্তু কোনোদিন এটা নিয়ে মক্কা মুকাররমায় হারামের মধ্যে মারামারিতে 10 জন আহত হয়েছে এই খবর পাইছেন কোনোদিন? তাই তো লক্ষ লক্ষ মানুষ মারামারি করে না কেন? কেউ কেউ হাতে বাঁধে নাই, হাত খুলি রেখেছে, এরকম হাজার হাজার মানুষ আছে, আছে না? তো কোনো মারামারি নেই, কারণ তারা বুঝছেন যে আমল নিয়ে এরকম একতলাপ, এটা থাকাটা স্বাভাবিক, এটা ইসলামের সৌন্দর্য, এটা 1400 বছর ছিল, এখনো আছে, কেয়ামত পর্যন্তও থাকবে, এটা কেউ ইচ্ছা করলে এক বানাইতে পারবে না, এটা কেয়ামত পর্যন্ত আর এক হবে না, কারণ যেখানে পূর্বেকার সালাফে সালেহীন যারা আমাদের থেকে অনেক অনেক বড় বড় আলেম ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুস্তাহিদ ছিলেন, তারাই এটার এক বানাইতে পারেন নাই, আর আমি আর আপনি বুঝি আজকে এটার এক বানাইতে পারবো? এটা আর কোনোদিন এক হবে না, এটা এইভাবেই থাকবে, এটা ইসলামের একটা সৌন্দর্য। কিন্তু আমি আর সে বাই বাই, যত নামাজি আছি সবাই বাই বাই, আমরা দেখা যায় নামাজে নামাজে মারামারি করি, বেনামাজির ভাই বানাই, মানে বেনামাজি এত আরামে আছে মসজিদে দুই নামাজি পাশাপাশি দুইজনে মারামারি করি, দুজন বেনামাজির কাছে যায়, তখন বেনামাজি কয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে বাঁচাইছে মসজিদে যাইনি, যদি মসজিদে যাইতাম তো আমিও তো এই মারামারির মধ্যে গ্রুপের মধ্যে পড়ে যেতাম, নামাজ না পড়ার কারণে আজকে আমি এই গ্রুপেও নাই এই গ্রুপেও নাই। এক জায়গায় নাকি কেয়াম নিয়ে মারামারি, এক গ্রুপ দাঁড়াইছে এক গ্রুপ বসছে, মারামারি শুরু হয়েছে, একজন রুকুত যাই রয়েছে, কি মিয়া তুমি এমনি রয়েছো কেন, কয় ভাই আমি কেয়ামিও না বে কেয়ামিও না আমি এই অবস্থা আছি। বেনামাজি কয় আলহামদুলিল্লাহ আমি মসজিদে যাই নাই নামাজ পড়ি নাই, অনেক সৌভাগ্য আমার যে বাড়িতে বসে রয়েছি ভাই কোনো ভেজালের মধ্যে নাই, এই গ্রুপও আমার কাছে আসে এই গ্রুপও আমার কাছে আসে। শয়তান এত সুন্দর করে আমাদের মধ্যে এগুলো লাগাই দিয়ে নিরাপদে সে বসে বসে হাসে আমাদের কর্মকাণ্ড দেখে। এই জন্য আমার ভাইয়েরা একতলাপী বিষয় নিয়ে ঝগড়া বিবাদ মারামারি এগুলো বন্ধ করে দিয়ে আকীদার দিকে নজর দিই, ইমানের দিকে নজর দিই, আমাদের আকীদা বিশুদ্ধ করি, ইমানটাকে বিশুদ্ধ করার চেষ্টা করি। ইমান নিয়ে কোনো একতলাপ নাই, কারণ ইমান একতলাপী বিষয় না, আমাল নিয়ে মাসালা মাসাইল নিয়ে একতলাপ, অসংখ্য একতলাপ, এক মাজহাবের অনুসারীর মধ্যেও অনেক একতলাপ আছে। আপনি ফিকহের কিতাব পড়ে দেখেন, হানাফি মাজহাবের ফিকহের কিতাব দেখবেন যে এক মাসালায় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একরকম মত দিচ্ছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একরকম দিচ্ছেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি একরকম দিচ্ছেন, এক মাজহাবের অনুসারী কিন্তু তাও মত তিন চারটা আছে। তাহলে মাজহাব যদি আরো চার পাঁচটা মিলান তো মত হবে সাত আটটা দশটা, এটা থাকবে, এটা সৌন্দর্য, এটা কোনো ক্ষতির কিছু না, কিন্তু আকীদার মধ্যে কোনো সমস্যা একতলাপ নাই, বরং হানাফি মাজহাবের আকীদা বিশুদ্ধ আকীদা, সহি আকীদা। সারা দুনিয়াতে বর্তমানে যে কিতাবটাকে সহি আকীদার মূল কিতাব হিসেবে ধরে নেওয়া হয় সেটা হলো আল আকীদাতু তাহাবিয়া, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যে কিতাবটা, এটা সমগ্র আরব দুনিয়া সারা বিশ্বে আজকে সহি আকীদার কিতাব হিসেবে গ্রহণযোগ্য, এটাকে মনে করা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ভিত্তিতে শতভাগ সহি বিশুদ্ধ আকীদার কিতাব আকীদায়ে তাহাবিয়া। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি হানাফি মাজহাবের আলেম ছিলেন। তাহলে হানাফি মাজহাব মানে যে শেরেক করতে হবে, হানাফি মাজহাব মানে বেদাত করতে হবে তা না, বরং শেরেক বেদাত যেগুলো আমাদের মধ্যে ঢুকছে এগুলো হানাফি মাজহাবে নাই, এগুলো হানাফি মাজহাবের বাহিরের জিনিস। মূল হানাফি মাজহাব বলতে যা বোঝানো হয় এটা সহি আকীদার মাজহাব, এটা বিশুদ্ধ আকীদা, এর মধ্যে কোনো ভেজাল আকীদা নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন সহি আকীদার ফকিহ ছিলেন, ইমাম ছিলেন, মুজতাহিদ ছিলেন। কিন্তু আমরা মনে করি, একদল মনে করি যে মনে হয় হানাফি মানে বা শেরেক করে বেদাত করে, আবার আরেকদল মনে করে যে না এটা যাতে বেদাত এটা যাতে করে না, এ তো মনে হয় লা মাজহাবি, এ তো মনে হয় আহলে হাদিস। কিন্তু হানাফি মাজহাবে কোনো শেরেক নাই বেদাত নাই, যে শেরেক বেদাত ঢুকছে আমাদের সমাজে এগুলো হানাফি মাজহাবের না, এগুলো বাহিরের আগাছা, কিন্তু শেরেক বেদাত গুলো আজকে হানাফি মাজহাবের লেবাসে ঢুকছে। এখন এগুলোর বিরোধিতা করলে আবার কেউ কেউ মনে করে মনে হয় হানাফি মাজহাবের বিরোধিতা করতেছে, কিন্তু আমরা স্পষ্ট করে সব জায়গায় বলি যে ভাই কোনো মাজহাবের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোনো ওলামায়ে কেরামের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোনো দলের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমাদের বিরোধ দুইটা জিনিসের বিরুদ্ধে। এই দুইটা জিনিস আমরা একমত হইতে পারি না, একটা শিরকের বিরুদ্ধে আর একটা বেদাতের বিরুদ্ধে। শেরেকের সাথে আমরা আপোষ নাই, বেদাতের সাথে আমাদের আপোষ নাই, আমরা শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে, আমরা সুন্নতের পক্ষে বেদাতের বিরুদ্ধে। এটা হানাফি শাফি মালিকি হাম্বলি আহলুল হাদিস সবার এই একমত, এক স্লোগান সারা দুনিয়াতে। কোন মাজহাব পৃথিবীতে শেরেকের পক্ষে নাই, কোন মাজহাব পৃথিবীতে বেদাতের পক্ষে নাই, সকল মত সকল পথ সবাই শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে। এজন্য শিরিক এগুলো হানাফি মাজহাবের মধ্যে নাই, এগুলো আগাছা হিসাবে ঢুকে গেছে, এগুলা এগুলো আমাদের বাহিরের জিনিস। বেদাত যেগুলো এগুলো হানাফি মাজহাবে নাই, হানাফি মাজহাবের বাহিরের জিনিস, এগুলো আজকে ঢুকে এমন ভাবে জায়গা করে নিছে এগুলো হানাফি মাজহাব নামেই ঢুকে গেছে। কিন্তু এগুলো হানাফি মাযহাবের কোন কিতাবে এগুলো নাই। হানাফি মাযহাবের সমস্ত কিতাব খোঁজেন, কোন কিতাবেই দেখবেন যে যেগুলো বেদাত, যেগুলো শিরক, এগুলো নাই। এই জন্য এগুলোর বিরোধিতা করা মানে কোন মাঝহাবের বিরোধিতা করা নয়। আমরা বারবার স্পষ্ট করে ভাইদেরকে বলি যে খবরদার, আপনি মাঝহাব ছাড়ার দরকার নাই। আপনাকে আমরা বলি না এই মিয়া আপনি হানাফি মাঝহাব ছেড়ে দেন, আপনি হানাফি মাঝহাব ছাড়বেন কেন? হানাফি মাঝহাবের অসুবিধা কি, দোষটা কি? আমরা বলি ভাই আল্লাহর ওয়াস্তে শিরক ছাড়েন, বেদাত ছাড়েন, আপনি মাঝহাব ছাড়ার দরকার নাই, আপনি হানাফি মাঝহাবের উপরেই থাকেন। কিন্তু খবরদার, হানাফি মাজহাব অনুসরণ করছেন তাই বলে কি আল্লাহ আপনার জাহান্নামে দিবে? আরেকজন হানাফি মাজহাবের বাহিরে আহলুল হাদিস হয়েছে, আহলুল হাদিস নাম ধরছে, কোরআন সুন্নার কোনো আমল নাই, আল্লাহ তার নাম দেখে দেখে জান্নাত দিয়ে দিবে? জান্নাত নামের উপরে নির্ভরশীল না, জান্নাত আমার আপনার আকীদার উপরে, আমালের উপরে নির্ভরশীল। আপনি কোন নাম এটা মুখ্য বিষয় না আল্লাহ সুবহান তাআলার কাছে। আল্লাহ সুবহান তাআলার কাছে মুখ্য বিষয় আপনার আকীদা শিরক মুক্ত কিনা, কুফর মুক্ত কিনা, বেদাত মুক্ত কিনা, আপনার আমলগুলো শিরক মুক্ত কিনা, কুফর মুক্ত কিনা, বেদাত মুক্ত কিনা, এটাই হলো আল্লাহ সুবহান তাআলা দেখবেন। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, শিরক বেদাতের বিরোধিতা করা মানে মাজহাবের বিরোধিতা করা নয়। এজন্য আমি বলি যে ভাই, আল্লাহর ওয়াস্তে কেউ না বুঝে মদিনার মানহাজ, ওলামায়ে মদিনার আকীদা মানহাজকে না বুঝে আল্লাহর ওয়াস্তে কেউ কাউকে লা মাযহাবি বলে গালি দিবেন না। লা মাযহাবি যদি বলেন আল্লাহর কাছে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি বলতে পারেন একটা উপাধি যে লা শিরকি লা বেদাতি, এটা বলতে পারেন, এটা বললে আমরা খুশি যে এটা বলেন যে লা শিরকি লা বেদাতি, এরা শিরক করে না, এরা বেদাত করে না, এরা শিরকের বিরুদ্ধে, এরা বেদাতের বিরুদ্ধে, বাস তাহলে উপাধি হলে হবে লা শিরকি লা বেদাতি, এটাতে কোনো অসুবিধা নেই, এই উপাধি দিতে পারেন, এটা বলে যা মনে চায় তাই বলতে পারেন। কিন্তু লা মাযহাবি বলিয়ে না, আমরা মাযহাবের বিরোধিতা করি না। আজ পর্যন্ত কোন জায়গায় আমরা হানাফি মাযহাবের বিরুদ্ধে, শাফি মাযহাবের বিরুদ্ধে, মালিকি মাযহাবের বিরুদ্ধে, হাম্বলি মাযহাবের বিরুদ্ধে আমরা কোনো আলোচনা, বক্তৃতা, কথাবার্তা বলি নেই? কারণ আমরা চার মাযহাবকে সম্মান করি, চার মাযহাবকেই মানি। চার মাযহাবে যদি হক হয় তা আমি একটা মানবো, তিনটা মানবো না কেন? চারিওটাই হক, চারিওটাই মানবো। কারণ হক কয়টা? হক যদি চারটা হয় তা আপনি তিনটা মানলে, আর একটা মানলেন, তিনটা মানলেন না, তো এটা তো ইনসাফ হলো না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন খোলাফায়ে রাশেদিন কয়জন? চারজন। এখন আপনি যদি কোন তিনজন আমি মানি না, খালি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, তিন খলিফা আমি মানি না, খালি একজন মানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি কি শিয়া? যদি কোন শুনেন আমি তিনজন না, আমি দুইজন মানি, দুইজন মানি না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি না, আপনি কি খারেজি? আপনি খারেজি। তাহলে আপনি যদি সুন্নি হন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী হন, আপনি খোলাফায়ে রাশেদিনের চারজনে, খোলাফায়ে রাশেদিন চারজনে হক, আপনাকে মানতে হবে চারজনকেই। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত ফকিহ, যত মুস্তাহিদ, যত গবেষণা করেছেন, যতজন হকের উপরে, কোরআন সুন্নার উপরে গবেষণা করেছেন, আপনি সব হককে মানতেই হবে। তাহলে আপনি শাফি রহমতুল্লাহ এর মাযহাবকেও মানতে হবে, মালিক রহমতুল্লাহ এর মাযহাবকেও মানতে হবে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর মাযহাবকেও মানতে হবে, কারণ চারটাই তো হক। আপনি একটা বাদ দিবেন কেন, দুইটা বাদ দিবেন কেন, সবগুলাই মেনে চলবো। এই জন্য মাযহাবের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। আমরা মাযহাব আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত, কারণ ওই ইমামেরা, ওই ফকিরা, ওই মুস্তাহিদেরা যদি গবেষণা করে, ইস্তিহাদ করে দিনটাকে এত সহজ করে আমাদের সামনে রেখে না যেতেন, তাহলে আমরা আজকে আমল করতে গেলে কত সমস্যার সম্মুখীন হইতাম। কারণ ওই আলেম তো আর দুনিয়াতে আসবে না, আরেক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আর দুনিয়াতে আসবে না, আরেক ইমাম শাফি রহমতুল্লাহ দুনিয়াতে আর আসবে না, আরেক ইমাম মালিক রহমতুল্লাহ আসবেন না, আরেক ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আসবেন না, ইমাম বুখারি রহমতুল্লাহ মতো আরেক আলেম আর আসবেন না। তাহলে ওনারা সারাটা জীবন ওয়াকফ করে আমাদের জন্য কোরআন সুন্নাহর ইস্তিহাদ করে গবেষণা করে মাসালা মাসাইলকে সহজ করে দিয়েছেন আমাদের আমালের জন্য, আর আমাদেরকে পাগলে পাইছে, ভূতে পাইছে, আমরা উনাদেরকে মন্দ বলবো। উনাদেরকে যারা মন্দ বলে তারা সালাফদের মানহাজ থেকে বিচ্ছুত হয়ে গেছে, তারা ওলামায়ে মদিনার মানহাজ থেকে বিচ্ছুত হয়ে গেছে, কারণ তারা আমাদের সালাফে সালেহীন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মানহাজের তারা এক একটা নক্ষত্র। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, এই জন্য ফেকি মাসালা মাসাইলে একতলাব ছিল আছে কেয়ামত পর্যন্ত থাকবে, এটা ইসলামের সৌন্দর্য। একতলাব থাকা মানে সৌন্দর্য, একতলাব নাই মানে এটা কোনো গবেষণা করা নাই। আগে সবাই মিলে ঠিক করে রাখছে যে গবেষণার রেজাল্ট যেটাই হোক আমরা সবাই মিলে এক রিপোর্ট দেব, ধরেন একটা রিসার্চ এর জন্য, গবেষণার জন্য একটা গবেষণা ফোরাম, সাতজনের একটা গবেষণা সেল গঠন করা হয়েছে, তো সাতজন গবেষণা করে আগেই ঠিক করে রেখেছে, শুনো যার রিসার্চে যার গবেষণা যেটাই আসুক না কেন আমরা রিপোর্ট দিব গবেষণার একই রকম। তাহলে বোঝা যায় আগে থেকে যোগ সাজশ আছে, কিন্তু ইসলামের যে ইস্তেহাব এটার মধ্যে আগে থেকে যোগ সাজশ ছিল না, খালেস নিরেট আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যই তারা ইস্তেহাব করেছেন। এই জন্য একজনের ইস্তেহাদের রেজাল একরকম হয়েছে, এই জন্য এগুলো আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। কিন্তু আকীদার ব্যাপারে কোনো ইখতিলাফ গ্রহণযোগ্য নয়। আকীদা একটাই জমিনে হক, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এর বাইরে যত আকীদা আছে সবগুলো বাতিল, সবগুলো ফাসিদ। এবার আমরা আসি আমাদের সহি আকীদাকে যেই যে জিনিসগুলো থেকে মুক্ত রাখার কথা বলছি। এক নম্বরে কিসের থেকে মুক্ত রাখতে হবে? এক নম্বরে কুফর, এক নম্বরে কিসের থেকে? এই পয়েন্টগুলো মনে রাখবেন। এগুলো যখন আমি আপনি এক একজন দাঈ আল্লাহ সমাজে দাওয়াত দিব, কোন কোন জিনিসগুলোর বিরুদ্ধে দাওয়াত দিতে হবে? এক নম্বরে কুফরের বিরুদ্ধে। কুফরের সাথে একজন মুসলিম, একজন মুমিন কোনোদিন একমত হইতে পারে না, কারণ কুফর এত মারাত্মক এক বিষাক্ত জিনিস, এটা ইমানকে আমলকে ধ্বংস করে দেয়। সূরা আল মায়েদার পাঁচ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, সমস্ত আমল তার নষ্ট হয়ে যায় যদি কেউ কুফরি করে। কোন ব্যক্তির কর্মকাণ্ড যদি কুফরি হয় আমরা কর্মটাকে কুফরি বলবো, কিন্তু কুফরি করলেই সব মানুষকে কাফের ঘোষণা দেওয়া যায় না, কুফরি করলে সব মানুষ কাফের হয় না, কিন্তু গড়ে সবাই কাফের, এটাকে বলা হয় তাকফিরি ফেতনা। এটা ইসলামে আরেক বড় ফেতনা, যে একটু আমার মতের খেলাফ হয়েছে, আমার মতের সাথে মিলে নাই, বা সে কাফের। একটু মত গন্ডগোল হয়েছে, আমি বলতেছি একটা, আরেকজন আলেম বলছেন আরেকটা, বা সে কাফের হয়ে গেছে। এইভাবে গড়ে পাইকারি সবাইকে কাফের বলা, এটা আরেকটা বড় ফেতনা, তাকফিরি ফেতনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইজা কাফফারা আহাদুকুম, যখন তোমাদের কেউ একজন আরেকজনকে কাফের ফতোয়া দেয়, কাফের বলে, ফাকাদ বা বিহা আহাদুহুমা, মৃত্যুর আগে তাদের দুজনের যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে। সেই যদি যাকে কাফের বলা হয়েছে তিনি যদি সত্যিকার কাফের না হন, যিনি ফতোয়া দিচ্ছেন, যিনি বলছেন, তিনি কাফের হয়ে মারা যাবেন। কিন্তু আমরা দেখি বর্তমানে কাফের ফতোয়া এত সহজ হয়ে গেছে যে খালি সকালেও কাফের ফতোয়া, বিকালেও কাফের ফতোয়া, যাকে পায় তাকে কাফের ফতোয়া। কিন্তু এটা এত সহজ বিষয় না, যাকে তাকে সহজে খালি কাফের। কুফরি করতে পারে, তার কর্মটা কুফরি, কিন্তু সে যদি বুঝতে পারে এটা কুফরি, সে তওবা করবে, সে ফিরে আসবে, তার অজান্তে কুফরি হয়ে গেছে, এই কুফরি করার কারণে সে কাফের হয়নি। এই জন্য গড়ে সবাইকে পাইকারি হারে কাফের বলা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলছেন, ওয়ালা নুকাফিরু মুসলিমান ওয়ালাউ কানা মিন আহলিল কাবায়ের, কোন মুসলিমকে আমরা কাফের বলি না যদিও সে কবিরা গুনাহকারী হয়, কবিরা গুনাহ করলেও প্রকাশ্যে আমরা তাকে কাফের বলি না। কিন্তু খারেজিরা মুতাজিলারা অনেক বাতিল ফেরকা তাদেরকে কাফের বলে। আজকের আমরা দেখি এই কুফরি ফিতনারও অনেক বিস্তার। এই জন্য খেয়াল রাখতে হবে যে কুফরি একটা মারাত্মক অপরাধ। এই কুফরি করলে ঈমান নষ্ট হয়ে যায়, আকীদা নষ্ট হয়ে যায়। ঈমানটাকে এক নম্বরে কুফরি মুক্ত রাখতে হবে। এখন কুফরি কি জিনিস, কুফরি কোনগুলো? অনেক ক্ষেত্রে কুফরি হয়। কুফরির এক নম্বর ক্ষেত্র হলো আল কুফর ফি তাওহীদুর রুবুবিয়াহ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহর রুবুবিয়তের কোনো কিছুকে অস্বীকার করা। আল্লাহ সুবহানাহু তাআলার যে ক্ষমতাগুলো আছে সেই ক্ষমতাগুলোর কোনো একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান কি হয়? কুফরি হয়, তার ঈমান বিধ্বংসী হয়, ঈমান নষ্ট হয়ে যায়। যদি কেউ একটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর পাওয়ারকে কেউ অস্বীকার করে, যেমন আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা হলো রিজিক দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আর রাজ্জাক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার এই পরিচয় তুলে ধরেছেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন চতুষ্পদ প্রাণী, এমন কোন মাখলুক নাই, এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। তাহলে রিজিক দাতা কে? আল্লাহ। এখন কেউ যদি কয় না মিয়া আল্লাহর কাছে কত চাইছি আল্লাহ তো দেনা, কিন্তু আমি আমার খাজা বাবার কাছে চাইছি খাজা বাবা দিয়ে দিছে, কি হয়েছে? এটা কুফরি হয়েছে, কুফরি। আল্লাহকে রিজিক দাতা হিসাবে সে মেনে নিতে পারে নাই, সে আরেকজনকে বাড়ির মালিককে সে রিজিক দাতা বানাতে পারে নাই, বাড়ির সাকরের রিজিক দাতা বানায় বসে দিয়েছে, দারোয়ানের রিজিক দাতা বানাইছে, বাড়ির একজন গোলাম কাজের বুয়া হেরে সে রিজিক দাতা বানাইছে। আল্লাহর জমিনে যত আল্লাহর ওলি আছেন, যত দিনদার, যত বুজুর্গ, যত সালেহীন আছেন, এরা সব আল্লাহর কি? গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মালিক, রিজিক চাইতে হবে কার কাছে? একমাত্র মালিকের কাছে, কোনো গোলামের কাছে চাওয়া যাবে না, এক গোলাম আরেক গোলামের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে সকল গোলামের যিনি মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখন আল্লাহ সুবহানাহু তাআলা রিজিক দেওয়ার ক্ষেত্রে সন্দেহ আসে, অস্বীকার করে, কি হয়? কুফরি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেলে মেয়ে চাইছে, ছেলে মেয়ে হয় না, অনেক দিন চাইছে, বিয়ে করছে 10 বছর 12 বছর 15 বছর হয়েছে, আল্লাহর কাছে কত ছাওয়া চাইছে, কাজ হয় না, শেষে মনে করে যে আল্লাহ আল্লাহ মনে হয় এগুলার কোনো পাওয়ার নাই, নাউজুবিল্লাহ, আল্লাহর এই ক্ষমতাকে অস্বীকার করে এবার দৌড় দিছে কোন জায়গায়, কোন অলির কাছে গেলে, কোন বুজুর্গের কাছে গেলে, কোন কবরে গেলে, কার কাছে খুঁজলে একটা বাচ্চা দিয়ে দিতে পারে, এবার খোঁজা শুরু করছে। তাহলে সে আল্লাহর উপরে আল্লাহর ক্ষমতাকে, রুবুবিয়তকে সে অস্বীকার করছে, কারণ দুনিয়াতে ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়াহা বলি মাই ইয়াশা ও ইনাসান ওয়া ইয়াহা বলি মাই ইয়াশা উযুকুর, আল্লাহ যাকে চান শুধু কন্যা সন্তান দেন, যাকে চান শুধু ছেলে সন্তান দেন, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেন মেয়েও দেন, ওয়া ইয়াজালু মাই ইয়াশা ও আকীমা, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেন না মেয়েও দেন না, কোনটাই দেন না। তাহলে ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ না, একমাত্র আল্লাহ, একমাত্র যোগ করতে হবে, কিন্তু আমরা বলি খালি আল্লাহ, আল্লাহ ঠিক আছে, কিন্তু তাওহীদ আসে নাই। তাওহীদ আসতে হলে, তাওহীদ অন্তরে ঢুকলে মুখেও তাওহীদ থাকবে, কাজেও তাওহীদ থাকবে, এই জন্য বলতে হবে একমাত্র আল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যত ক্ষমতা, যত রুবুবিয়ত, একটা ক্ষমতা একটা রুবুবিয়তকে অস্বীকার করলে ঈমান থাকে না, কুফরি হয়। আচ্ছা, যত হুকুম, আহকাম, আইন, কানুন, বিধিবিধান দেওয়ার মালিককে? আল্লাহ। হয় নাই? একমাত্র আল্লাহ। যত আইন কানুন বিধি বিধান হুকুম আহকাম শরীয়ত এটা দেওয়ার মালিক কে? যদি কেউ মনে করে না আল্লাহ দিছে, ঠিক আছে আল্লাহর এগুলা বর্তমানে অচল, আল্লাহর এগুলা 1400 বছর আগে ঠিক ছিল, এখন আর চলে না এই যুগে, আর এই যুগে চললেও এটা অন্য দেশে চলে, বাংলাদেশে চলে না, কারণ আমরা অনেক পণ্ডিত, আমরা অনেক কিছু বুঝি, আমরাও আইন বানাইতে পারি, আল্লাহর গুলা মানমু কেন? কি হয়েছে? কুফরি, এটার নাম কুফরি। এই জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কাফের শব্দটা, কুফরি শব্দটা উচ্চারণ করেছেন, যারা আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হলো কি? কাফের। কেন কাফের বলছেন আল্লাহ পাক? কারণ সে আল্লাহকে আইন দেওয়ার মালিক, হুকুম করার মালিক, ক্ষমতার মালিক, এটা মানতে অস্বীকার করছে। তাহলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ক্ষমতার অস্বীকার কি হয়? কুফরি হয়। আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের এবাদতের ক্ষেত্রে অস্বীকার, মাবুদ হওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় অস্বীকার। আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের একমাত্র মাবুদ হওয়ার মালিক আল্লাহ রাব্বুল্লাহ আলামিন, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের হক মাবুদ নাই, যত মাবুদ আছে এগুলো সব বেজাল মাবুদ। কোন লোক যদি আল্লাহকে একমাত্র মাবুদ মেনে নিতে অস্বীকার করে সে কি হয়? কয় না, কথা কয় না সে? আবু জাহেলেরা আবু লাহাবেরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্দর একটা প্রস্তাব নিয়ে আসছে, এসে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে দাওয়াত নিয়ে আসছেন, যে দাওয়াত শুরু করছেন, এটা তো আমাদের সমাজের ভিতরে মানুষকে বিভেদ করে ফেলতেছে, সাম্প্রদায়িক নীতি নিয়ে আসছেন আপনি, এভাবে মানুষে মানুষে ভাগ, এরা মুসলমান, এরা কাফের, এরা মুশরিক, এত রকমের ভাগ, আপনি আমাদের সমাজটা এক সময় কত সুন্দর ছিল, সবাই মিলেমিশে আমরা করতাম, সবাই মিলেমিশে থাকতাম, কিন্তু আপনি এসে আমাদের সমাজটা ভাঙিয়ে দিছেন, এখন কি করা যায়? এখন সমাজটারে আবার জোড়া লাগাই ফেলি। কেমনে জোড়া লাগানো? কয় শুনেন রাসূল, আমাদের যখন পূজা পার্বণ হবে, আমাদের যখন কুফরি অনুষ্ঠান হবে, আমাদের যখন গান বাজনার অনুষ্ঠান হবে, সেখানেও আপনি সভাপতিত্ব করবেন, আবার যেখানে নামাজ হবে, যেখানে ওয়াজ মাহফিল হবে, আল্লাহর ইবাদত বন্দেগী হবে, সেখানেও আপনি সভাপতিত্ব করবেন, দুই জায়গার সভাপতি, ওয়াজ মাহফিল হইলেও সভাপতি, আবার গান বাজনার অনুষ্ঠান হইলে, পূজা পার্বণ কুফরি অনুষ্ঠান হইলে সেখানেও সভাপতি। নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এই প্রস্তাব, সুন্দর প্রস্তাব না? তাহলে আমরা যখন নামাজ হবে আপনার নেতৃত্বে সবাই মিলে নামাজ পড়ব, আবার যখন আমাদের কুফরি অনুষ্ঠান মূর্তি পূজা হবে সেখানেও আপনার নেতৃত্বে সবাই মূর্তি পূজা করব, তাহলে পুরা সমাজ এক হয়ে গেলাম, আর কোনো বিভেদ নাই, মারামারি নাই, ঝগড়াঝাটি নাই, ফাসাদ নাই, সব এক, মিলিমিশে গেছাম, ধর্ম আলাদা আলাদা থাকুক অসুবিধা নাই, আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার, কিন্তু যত এবাদত বন্দেগী আছে এগুলো সব আমাদের, সবাই আপনাদের গুলো আমরা যাবো, আমাদের গুলো আপনারা আসবেন, তাহলে সমাজ মিলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রস্তাবের জবাবে বলে দিলেন, আপনি ঘোষণা দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, রাসূল আপনি এই বলে সম্বোধন করেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, অর্থাৎ এই জাতীয় প্রস্তাব যারা নিয়ে আসে, এই জাতীয় প্রস্তাব যারা সমর্থন করে, এই জাতীয় প্রস্তাব যারা বাস্তবায়নের জন্য চেষ্টা করে, এটা হলো কাফের কাজ, এটা কুফরি, এটার নাম কি? কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন এটা কুফরি। তাহলে বোঝা যায় যে আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহকে মাবুদ মেনে করতে হয়, কিন্তু যদি কয়েকজনকে মাবুদ বানানো হয়, মাবুদের ক্ষেত্রে যদি অনেককে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, কুফরির কেউ মেনে নেওয়া হয়, তখন হয়ে যায় কি? কুফর, ইমান চলে যায়, ইমানটা বিনষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, আলী এই মদিনার মধ্যে যত জায়গায় দেখবা বড় বড় প্রতিকৃতি আছে, সব প্রতিকৃতিগুলো সব সমান করে দিবা, যত ছবি যত মূর্তি যেগুলো দেখবা এগুলো সমান করে দিবা বেঙ্গে ছুড়ে, যত উঁচু কবর দেখবা সব উঁচু কবর গুলা বেঙ্গে সমান করে দিবা। তিনটা কাজ দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। তবে এটা ইসলাম বিজয়ের আগে না, ইসলাম বিজয়ের পরে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে প্রশাসনিক ক্ষমতা। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা ভাঙেন নাই। মক্কা মুকাররমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে এত মূর্তি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির সামনে সালাত আদায় করছেন, মূর্তিগুলো সামনে রাখছেন, কিন্তু ভাঙেনও নাই, কিছুই করেন নাই। কারণ তখন তার হাতে প্রশাসনিক কোনো ক্ষমতা ছিল না। কিন্তু মদিনাতে যখন প্রশাসনিক ক্ষমতা আসছে তখন সব ভেঙে ফেলছেন। ভাঙার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামান আদা লিসুনাতে শাইইম মিন হাযা ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী আজকে এগুলোকে পৃথিবী থেকে উৎখাত করে এগুলার নমুনা দেখাই গেলাম, এরপরে কিয়ামতের পূর্বে কোন ব্যক্তি যদি আবার এগুলোকে পুনর্জাগরণ করে, আবার যদি শুরু করে এগুলোর কার্যক্রম, এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল হয়েছে তার পথে কুফরি করলো। এটা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুফরি, সে কুফরি করছে, তার ঈমান চলে গেছে। আবার এসে সে কবরকে উঁচু বানানো শুরু করছে, কবরের উপরে ঘর বানানো শুরু করছে, কবরের উপরে মশারি দেওয়া শুরু করছে, কবরের উপরে খেতা বালিশ দেওয়া শুরু করছে, কবরের উপরে মোমবাতি দেওয়া শুরু করছে, কবর কেন্দ্রিক বিভিন্ন কাজে জড়িত হয়েছে। কারণ কবরওয়ালার ক্ষমতায় বিশ্বাসী হয়েছে। এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন লোক যদি গণকের কথা বিশ্বাস করে, গণক, গণক চিনেন নি, হাতের রেখা গণে, রাশি গণে, বাক্য গণে, এরকম আছে না? এরকম লোকের কাছে যদি কেউ যায়, মান আতা কাহিনান আও আররাফান ইয়াসআলুহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু আরবাঈন লাইলা, কোন ব্যক্তি যদি এরকম কোন গণকের কাছে যায়, কোন বাক্য গণনার জন্য তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোন সালাত, তার কোন ইবাদত আল্লাহ কবুল করেন না। এরপরে গণক বলছে, শোনো, তোমার সামনে কিন্তু বড় বড় দুটা ফা আছে, ফাড়া বুঝেন নেই, বড় বড় দুটা ফাড়া আছে তোমার, বড় বড় বিপদ আছে দুইটা, কি লাগবো এই দুইটা দূর করতে? চাউল লাগবো 5 কেজি, ডাল লাগবো 2 কেজি, পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজ আধা কেজি, বেশি দরকার নাই, তারপরে লবণ লাগবো, এটা লাগবো, ওটা লাগবো, সব নিয়ে আস, ওইগুলো দূর করে দিব। বাস এই লোক তাড়াতাড়ি কয়, এই অমুকের মা কইরে তাড়াতাড়ি সব হাজির করো, কারণ আমার সামনে বড় বড় দুইটা বিপদ। কে বলছে? গণকে বলছে। হে সব জানে, কয়ের ভিতরে কি আছে জানো না, বাইরে দিয়ে দেখতে এরকম মনে হইলে কি, ভিতরে কি আছে জানো নি, কার ভিতরে কি আছে, ল্যাংটা হইলে অসুবিধা নাই, ভিতরে কি আছে তুমি জানো নাকি, কার ভিতরে কি আছে কিছু বলা যায় না। গণকে সব জানছে, আমার দুইটা বিপদ বড় বড়, কোন সময় অ্যাক্সিডেন্ট হয়, কোন সময় কি হয়, তাড়াতাড়ি কাটাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাস কাটাইছে, ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রতি কুফরি করলো, কুফরি করলো, তার ঈমান নাই। এবার কুফরি বুঝছেন, সহি আকীদা হইতে হলে ঈমানটাকে কুফরি মুক্ত রাখতে হবে। 2 নম্বরে আসেন, সহি আকীদা হইতে হলে ঈমানটাকে শিরক মুক্ত রাখতে হবে। কি মুক্ত? শিরক মুক্ত রাখতে হবে, কারণ শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন, জান্নাত হারাম হয়ে যায়। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। কি সুবহানাল্লাহ না, নাউযু বিল্লাহ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। তাহলে শিরক করা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক খালি অপরাধ না, জুলুম না, এটা জুলমে আযীম, মহান অপরাধ। আল্লাহর হকের ব্যাপারে আল্লাহর অধিকারের ব্যাপারে সবচেয়ে বড় জুলুম। তাহলে ইমানকে শিরক মুক্ত রাখতে হবে। শিরক মুক্ত কেমনে রাখবেন? শিরক মুক্ত রাখতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সাথে অন্য কাউকে অংশীদার করা যাবে না। যদি বলেন আল্লাহ এবং অমুক আল্লাহর ওলি দুইজনে এক হয়ে গেছে, আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে, সে আল্লাহর ভিতরে ঢুকে গেছে, কি আপনার শিরক হয়েছে না হয় নাই? কারণ আল্লাহ কোনোদিন মানুষের ভিতরে ঢুকে না, মানুষ কোনোদিন আল্লাহর ভিতরে ঢুকে না। যদি বলেন যে আহমদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু একটা মিমের পর্দা, মিমের পর্দা সরে গেলে আহাদ আর আহমদ এক হয়ে যায়, এই কথা শুনছেন নি কোনোদিন? আল্লাহর নাম হলো কি? আহাদ। কুল হু আল্লাহু আহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম হলো কি? আহমদ। তো কয় আহাদ আর আহমদের মধ্যে বেশ কমটা কি? মিম একটা খালি, এটা হলো মিমের পর্দা। মিমের পর্দা উঠে গেলে আহমদ আর আহাদ কি হয়ে যায়? নাউজুবিল্লাহ। আপনার ইমান আছে? আপনি আল্লাহর সাথে শিরক করেছেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন খবরদার, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম। খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে সীমা লঙ্ঘন করছে, খবরদার আমার ভালোবাসায় আমার প্রশংসায় সীমা লঙ্ঘন করিও না, খবরদার সীমা লঙ্ঘন করা যাবে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন, এটা মহব্বত করা ইমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা কি? ইমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নাই, আপনার আমার ইমান নাই, কিন্তু মহব্বত কেমনে করবেন? নিজের ইচ্ছা মতো মন গড়া মহব্বত কেমনে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি করতে হবে? দরুদ এবং সালাম পেশ করতে হবে, এটা মহব্বতের নমুনা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। মহব্বত করতে হলে প্রতি পদে পদে কদমে কদমে রাতে দিনে ২৪ ঘন্টা সর্বত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ যত বেশি তত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত তত বেশি। সুন্নত মানে না আশেকের রাসূল, হইতে পারে সুন্নত নাই, মুখে দাড়িটা নাই, এমনি আশেকের রাসূল। বাংলাদেশে এরকম আশেকের রাসূলও আছে, আছে না? আশেকের রাসূল, এমন আশেকের রাসূল দাড়িটা পর্যন্ত আসে নাই মুখে, এত মহব্বত করে, মহব্বতের ঠেলায় দাড়ি সব উঠে গেছে, মহব্বতের ঠেলায় মুখে দাড়ি নেই, মহব্বতের ঠেলায় নামাজ পড়ে না, এমনি আশেকের রাসূল। মহব্বতের ঠেলায় দেখা যায় ঢোল তবলা লই গান বাজনা করে, আবার আশেকের রাসূল, আছে না এরকম? এরকম আশেকের রাসূল হতে পারে না, এরা হলো রাসূলের শানে বেয়াদবিকারী, রাসূলের শানে বেয়াদব, এরা রাসূল সাল্লামের মুহিব্বিন না, মহব্বতকারী না। যেই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের যত বেশি অনুসরণ করবে সে তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবে। কিন্তু মন গড়া মহব্বত করলে আমও যাইব সালাও যাইব, মন গড়া মহব্বত করলে কি হবে? ইমানও যাইব। একটা উদাহরণ দিই, আত্তাহিয়াত পড়তে বসছেন নামাজের শেষ বৈঠকে, আত্তাহিয়াত পড়তে বসছেন, আত্তাহিয়াত পড়তে বসেই প্রথমে পড়ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এতটুকু পড়ছেন। পড়ার পরে মনে হয়েছে এর পরেরটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হবে, দিতে হবে না? এখন মনে হয়েছে আহারে আমার নবীরে বসে বসে কেমনে সালাম দিই, কত বড় জঘন্য বেয়াদবি, আমার নবীরে সালাম দেবো বসে বসে দিলে বেয়াদবি না? কি কর, বসে সালাম দিলে বেয়াদবি হয় না? এখন কেমনে আমি বসে বসে সালাম দিয়ে আমি দাঁড়াই যাই, আর তাইয়াতুর মধ্যে লাফ মেরে দাঁড়াই গেছি, দাঁড়াই বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে দাঁড়াই নাই, আমি নবীর মহব্বতে দাঁড়াইছি, ভালোবাসায় দাঁড়াইছি, বা সালাম দিছি। সালাম দেওয়ার পরে আত্মাইয়া তো শেষ হয়েছে, শেষ হওয়ার পরে বসছি, বসার পরে বাকি আত্মাইয়া তো শেষ করলাম, শেষ করার পরে আবার দরুদ পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। চিন্তা করলাম আহারে আমার নবীর শানে এত বড় বেয়াদবি, আবার বসে বসে দরুদ, এটা বেয়াদবি না? কি কন, তাহলে সম্মান জানাতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, বাস আবার উঠে দাঁড়াই গেলাম। আবার উঠে দাঁড়ায় পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, খুব মহব্বতের সাথে দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়লাম, আবার বসলাম, বসে এবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা দরুদ দোয়ায় মাসুরা শেষ করলাম, শেষ করে সালাম ফিরাইলাম, আমার নামাজ হইব না। কেন নামাজ হবে না? আমি খারাপ কিছু করছি? আমি আমার নবীর মহব্বত করছি। নবীর মহব্বত করলে নামাজ হয় নাকি মিয়া? কার উসিলে সিন্নি খাইছো? মোল্লা সিল্লা না, নবী না হইলে নামাজ পাইতা নেই কি বলেন? যেই নবীর কারণে নামাজ পাইলা সেই নবীর সম্মান জানেছি, আর কোন নামাজ হইব না? মনে হয় ওয়াহাবি কি? তাহলে বোঝা যায় এই কারণে খালি নামাজ না ইমানও যাইব, খালি নামাজ যাইতো না আমল যাইতো না, আমও যাইব সালাও যাইব, এইরকম মহব্বত করলে ইমানও যাইব আমলও যাইব নামাজও যাইব ইমানও যাইব। কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন বান্দা তুই বসে বসে দরুদ পড়, বসে বসে সালাম দে, আর আপনি কো না না না খবরদার এটা বেয়াদবি হয়ে যাব। আবার খুতবা দিতে দাঁড়াইছেন, খুতবার মধ্যে দাঁড়াইছেন, ইমাম সাহেব খুতবাকে দাঁড়াই দে না বসে দে, খুতবা দিতেছেন, খুতবার মধ্যে দরুদ পড়া লাগে, লাগে না? এখন ইমাম সাহেব খতিব সাহেব চিন্তা করতেছে আহারে নামাজের মতো ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত, সেখানে বসে বসে আল্লাহ কইছে সালাম দিতে দরুদ পড়তে, খুতবার মধ্যে কেমনে আমি দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়ি? খতিব সাহেব মাঝখান দিয়ে দরুদ পড়ার সময় বসে গেছে, আবার উঠছে, খতিব সাহেবের খুতবা হয়েছে নি? আল্লাহ কয় এখানে আমার নবী দেখাই দিছে দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়বি, সেখানে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে, যেখানে আল্লাহ বলছেন বসে বসে পড় এখানে বসে বসে পড়, আর বাকি সময় আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দরুদ হলো আল্লাহর জিকির, দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির না, দরুদ কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। কারণ আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যদি না বলেন দরুদ হবে না, যদি কোন সাল্লা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বলেন নাই, আল্লাহুম্মা সাল্লি আলা বলেন নাই, অর্থাৎ যতবার দরুদ পড়বেন ততবার আল্লাহর জিকির হবে, কিন্তু আল্লাহর জিকির ছাড়া কোনো দরুদ নাই আছে? তাহলে আল্লাহর জিকির এটা একটা দরুদ, একটা সর্বোচ্চ আল্লাহর জিকির। আল্লাহর জিকির আল্লাহ বলতেছেন কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, আল্লাহর জিকির দাঁড়ায় দাঁড়াইও করা যায়, বসে বসেও করা যায়, শুয়ে শুয়েও করা যায়, সর্বাবস্থায় দরুদ। আপনি দাঁড়ানো আছেন, দাঁড়ানো অবস্থায় দরুদ, হাঁটতেছেন হাঁটা অবস্থায় দরুদ, বসে আছেন বসা অবস্থায় দরুদ, বিছানায় শুয়ে আছেন শোয়া অবস্থায় দরুদ। দরুদ যত বেশি পড়বেন আল্লাহর রহমত তত বেশি আসবে। একবার দরুদ পড়লে দশ বার আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, দশটা গুনাহ মাফ করেন, দশটা আল্লাহ পাক নেকি দান করেন, সুবহানাল্লাহ, আরো অনেক ফজিলত। আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা ইমান, কিন্তু মহব্বত যদি নিজের ইচ্ছা মতো করেন তখন আর এটা মহব্বত হয় না, তখন উল্টা ইমান হারানোর কারণ। এই জন্য খেয়াল রাখতে হবে যে যেইভাবে কোরআন এবং সুন্নাহ মহব্বত করতে বলছেন সেভাবে মহব্বত করতে হবে। তাহলে ইমানকে আকীদাকে মুক্ত রাখতে হবে, বিশুদ্ধ রাখতে হবে শিরক থেকে। কোন অবস্থায় শিরক করা যাবে না, শিরক করলে জান্নাত হারাম হয়ে যাবে। শিরক কি আমরা করি? হ্যাঁ করেন, আল্লাহর ইবাদতে শিরক, আল্লাহর সাথে সাক্ষাৎ পাইতে হলে জান্নাত পাইতে হলে আল্লাহ পাক শর্ত দিয়েছেন একটা, সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে যেন সে শরীক না করে। সেজদা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেজদা করা একটা ইবাদত না? তাহলে সেজদার মালিক কে? লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলেন খবরদার সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, আমার কোন গোলামকে আমার কোন মাখলুককে সেজদা করিও না। সেজদা করবা কাকে? ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খলাকাহুন্না, যে আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন একমাত্র সেই আল্লাহকে সেজদা করো। এখন যদি আরেকজনকে সাজদা করে বসে থাকেন, এখানে আমি একটা পা রাখার জায়গা দিয়ে এইভাবে বসে রইলাম, আর মানুষ আসে এসে আমার সাজদা করলো, যেই সাজদা করলো তার ইমান আছে না, আর আমাকে যে সাজদা করলো, আমি যে সাজদা নেওয়ার জন্য ফ্যাট বাহির করে বসে রয়েছি, আমার কি হয়েছি? আমি হয়ে গেছি তাগুত, আমি হয়েছি কি তাগুত, আমি হয়েছি আউলিয়া ও শয়তান। আর যারা সাজদা করলো আমাকে, তারা হয়ে গেছে কি ইমান হারা, তারা শেরেক করে ফেলছে, শেরেক করে তারা ইমান হারা হয়ে গেছে, জান্নাত হারাম হয়ে গেছে। কত মানুষ আমরা এরকম শেরেক করে না? সহি আকীদা মানে ইমানটাকে শেরেক মুক্ত রাখতে হবে, মান্নত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যদি অন্য কারোর জন্য মান্নত করি, বাস ইমানের মধ্যে শেরেক হয়ে যাবে। ইমানটাকে মুক্ত রাখতে হবে বেদাত থেকে, তিন নম্বরে কিসের থেকে? বেদাতি কোনো আকীদা পোষণ করা যাবে না, করলে তখন এটা সহি আকীদা থাকবে না, এটা হয়ে যাবে কি বাতিল আকীদা, ফাসেদ আকীদা। বেদাতি আকীদা কোনগুলা? বেদাতি আকীদা হলো ওইগুলা যেগুলা আল বেদাতু হিয়া তুতলাকু কুল্লুমা উহদিসা ফিদ্দিন মিম্মা লা আসলা লাহু। প্রথম কথা হলো এটা মুহদিসা, এটা নতুন নতুন আকীদা, নতুন আকীদা বুঝবেন কেমনে? কারণ কালকে যেটা এটা তো আজকে পুরাতন হয়ে গেছে, কি বলেন? গতকাল যেটা হয়েছে ওটা আজকে পুরাতন না, আজকে হলে এটা নতুন। এখন কোন আকীদাটা নতুন, কোন আকীদাটা পুরাতন বুঝবেন কেমনে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মাপ কাটে দিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর, খোলাফায়ে রাশেদিন কত বছর? 30 বছর। 30 আর 20 53 বছর। এই 53 বছরের ভিতরে যেই আকীদা ছিল, যেই বিশ্বাসগুলো ছিল, এইগুলা হলো পুরাতন। এই 53 বছরের পরে এখন চলে 1441 হিজরি। এই 1441 থেকে 53 বাদ দেন কত হয়? 1388। এই 1388 বছরে যত আকীদা নতুন ভাবে আবিষ্কার হয়েছে এগুলা সবগুলার নাম বেদাতি আকীদা। এই জন্যই আহলে সুন্নাহর সাথে ওয়াল জামাত যোগ করা হয়েছে, যে আকীদার সাথে আহলে সুন্নাহর সাথে ওয়াল জামাত। ওয়াল জামাত মানে জামাতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা। এই 53 বছরের আকীদা এটা হলো অরিজিনাল মূল ইসলামের আকীদা। এরপরে যা আবিষ্কার হয়েছে নতুন নতুন, এগুলা সবগুলার নাম বেদাতি আকীদা। বেদাতি আকীদা পোষণ করলে আর ইমান থাকে না, আকীদার বিশুদ্ধতা থাকে না, আকীদার বিশুদ্ধতা হারিয়ে যায়। এত্তেবাউল হাওয়া হলে আর সহি আকীদা থাকে না। এত্তেবাউল হাওয়া বুঝেন, হাওয়ার ফুজারি, হাওয়ার অনুসরণ। একজন মুমিন হবে এত্তেবাউল ওহি, ওহির এত্তেবা করবে, কোরআন এবং সুন্নার এত্তেবা করবে। কিন্তু সে যদি কোরআন সুন্নার এত্তেবা বাদ দিই, নিজের মনের পূজারি হয়ে যায়, মনের অনুসরণ শুরু করে, এত্তেবা উল হাওয়া, তার আকীদা নষ্ট হয়ে যায়। দেখবেন বাংলাদেশে অনেক ভাই নামাজ পড়ে না, তারপরে ইমান কিন্তু ঠিক আছে, কি বলেন? কামিয়া নামাজ না পড়লে কি আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান খুব শক্ত। তাহলে এই লোকের আকীদার ভিতরে এত্তেবা উল হাওয়ার আকীদা ঢুকে গেছে। এই আকীদাটাকে বলা হয় এত্তেবাউল হাওয়া, তার মনে চাইছে সেই ইমানদার বাস ইমানদার। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, ইনশাআল্লাহ আমাদের পরবর্তীতে আরো ওলামায়ে কেরাম আলোচনা করবেন। তো মূল বিষয় হলো যে আমরা এক একজন প্রথমে নিজের আকীদাটাকে সহি করব, বিশুদ্ধ করব, তারপরে অন্য ভাইদের আকীদার মধ্যে, সমাজের মধ্যে যে শেরেক কুফর নেপাক বেদাত ঢুকছে এগুলোর ব্যাপারে সচেতন করব, এগুলোর ব্যাপারে দাওয়াত দিব, যে প্রত্যেকটা মুসলিম ভাই বোনের আকীদা যেন সহি আকীদা হয়ে যায়, বিশুদ্ধ আকীদা হয়ে যায়, যেন বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যেতে পারে। আমাদের সবার তামান্না হবে এটা, কারণ আমরা জানাজার দোয়ার মধ্যে বলি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বাঁচায় রাখিও, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের উপরে আমাদের মৃত্যুটা দিও। সবার মাকসাদ আমরা ইমানটা নিয়ে যাতে কবরে যেতে পারি। কবরে গেলে প্রথম পরীক্ষাটা ইমানের, আমলের না, আমলের টাকে আমাদের দিন পরে, কিন্তু প্রথম পরীক্ষা ইমানের, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, এগুলো ইমানের পরীক্ষা। এই জন্য ইমানটাকে আগে বিশুদ্ধ করতে হবে। ইমান বিশুদ্ধ হইলে দেখবেন আমল অটোমেটিক বিশুদ্ধ হয়ে গেছে, কথাবার্তা অটোমেটিক বিশুদ্ধ হয়ে গেছে, চরিত্র অটোমেটিক বিশুদ্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি আকীদা বুঝার, জানার, আমল করার, বিশ্বাস করার, সহি আকীদার এক একজন দায়ী হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।